الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا عزمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام، وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي، وإذا تسابت أمتي سقطت من عين الله. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس، إن الله سبحانه وتعالى يقول: مروا بالمعروف وانهوا عن المنكر قبل أن تدعوني فلا أجيب لكم، وتسألوني فلا أعطيكم، وتستنصروني فلا أنصركم. وقال النبي صلى الله عليه وسلم: ألا فليبلغ الشاهد منكم الغائب، أو كما قال النبي صلى الله عليه وسلم. میرے محترم دوستوں اور بزرگوں، اللہ کی کریم ذات اور منعم ذات وہ ذات ہے جس نے اپنے فضل اور کرم سے ساری کائنات کو وجود عطا فرمایا ہے. نحمدہ و نصلی علی رسولہ الکریم، اما بعد. میرے دوستو بزرگو، محترم مہمان بولتے سے ہم سرا دیر پورے کہ اللہ تعالیٰ رزاق کریم اور رحم کرنے والا رحیم ذات، اللہ تعالیٰ نجر দ্বারা নিজের কুদরতের দ্বারাই আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াটাকে পয়দা করছেন। আসমান কো আপনে আমরে কুন সে বানায়া আর জমিন কো আপনে আমরে কুন সে বানায়া, ইসি তরহ আল্লাহ নে ইনসান কো ভি আপনে কুদরত সে বানায়া। আল্লাহ তাআলা আসমান তাকে কুনের হুকুমে সারা কুন হয়ে যাও আরবি শব্দ, তো আল্লাহ তাআলা আসমান কে কুনের হুকুমে দ্বারা পয়দা করছে। জমিন টাকেও কুন যে শব্দ আছে আরবিতে যে হয়ে যাও তো হয়ে গেছে। এরকম আল্লাহ তাআলা মানুষকেও আল্লাহ তাআলা নিজের কুদরতে নিজের মানুষকে পয়দা করছে। কোরআনে পাক যে আল্লাহ কি পহচান করানে ওয়ালি কিতাব, জিসমে আল্লাহ নে আপনি সিফাত কো বয়ান কিয়া। আল্লাহ ফরমাতে হে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। ও আল্লাহ জিসকো তুমি ঈমান লায়ে হো, আল্লাহ কি জাত ও এসে কুদরত ওয়ালি হে কি কিসি চিজ কো ওজুদ দেনে কা ইরাদা ফরমাতি হে, আল্লাহ কা হুকুম দে দেনা ইহি উস চিজ কা ওজুদ হ্যা। আওহা ইল আসমানি আন কুনি ফাকানত, ইয়ে সাত আসমান কি ছতে 500 সাল কি মসাফত কি মোটাই লিয়ে হুয়ে আল্লাহ নে আপনে আমরে কুন সে ইনকো বানা দিয়া। আওহা ইল আরদি আন কুনি ফাকানত, আল্লাহ নে ইস জমিন কো আপনে আমরে কুন সে বানায়া, হুকুম দিয়া হে জমিন বন যাও, তো যাহা বেতুল্লাহ হ্যা পানি হি পানি থা, ওহাঁ সে ইসে বুলবুলা উঠা اور وہ پھیلا اور کثیف ہوا، وہ زمین بن گئی، لیکن یہ زمین تھر تھرا رہی تھی کہ اس پر کوئی چیز ٹھہر نہ سکے، اللہ نے پہاڑوں کو میخ بنا کر گاڑ دی۔ اللہ تعالیٰ جو قرآن کتاب، قرآن شریف اللہ تعالیٰ پریچے کرانے والا کتاب، اللہ تعالیٰ پریچے کرائیتے سے کوئی کتابیر مدی اللہ تعالیٰ بول سین کہ اللہ تعالیٰ جی جنشن ارادہ کرے چاہے ہوا چاہیتے سے تو اللہ بولے ہوا ہوئے جاؤ کن فیا کن ہوئے جاؤ۔ এরকম আল্লাহ তাআলা সাতটা আসমানকে যে এক একটা আসমান 500 বছর তার মোটাই 500 বছরের দূরত্ব মুসাফাত, তো আসমানকে বলছে হয়ে যাও হয়ে গেছে। এরকম জমিনকে যখন আল্লাহ তাআলা ইরাদা করছেন হওয়ার, জমিনকে বলছে হয়ে যাও তো জমিন হয়ে গেছে। তো বলছে জমিন যেরকম আল্লাহ তাআলা হুকুম করছেন জমিনকে বলছে হয়ে যাও, ওই করছে হয়ে গেছে। বলছে সমস্ত দুনিয়া পানি ছিল, পানি যেখানে বাইতুল্লাহ আছে ওইখানে কিছু এনে বুদবুদি পানির উপরে যেরকম ফোটা বুদবুদি হচ্ছে, তো পুরো জমিন হয়ে গেছে। তো এই জমিনটা ওই সময় নড়তেছিল, হরকত করতেছিল, তো আল্লাহ তাআলা এই জমিনটাকে জমাবার জন্য থামাবার জন্য আল্লাহ তাআলা পাহাড় বানাই রাখছে। মেঘে যেরকম পাহাড়, যেরকম কিল এরকম পাহাড় তুলাই দেওয়া জমিনকে থামাই দিচ্ছে। হাদিস মে আছে আল্লাহ আসমান جیسے مخلوق اور یہ پہاڑ اور یہ زمین اتنی وسعتوں والی ان کو اپنے امر کن سے پیدا کیا اور جس چیز کو پیدا کرنا چاہیں اس کو ہونے کا حکم دے دیتے ہیں تو وہ چیز اللہ کے امر سے وجود میں آ جاتی ہے. لیکن کچھ عظمت والی اتنی ایسی چیزیں ہیں کہ جن کو اللہ نے اپنی بڑی قدرت سے بنایا, اس میں سے ایک اللہ کا عرش بھی ہے اور تفاسیر میں لکھا ہے اس میں سے ایک انسان بھی. آدم علیہ السلام اپنے جسم کے اعتبار سے, اس آسمان اور زمین کی وسعتوں کے اعتبار سے اتنا چھوٹا جسم ہے, لیکن مرتبہ اتنا بڑا ہے کہ اللہ نے قرآن میں اس کی تفصیل بیان فرمائی اور احادیث میں ہے کہ اللہ فرماتے ہیں میں نے آدم کو امر کن سے نہیں بنایا, حالانکہ پیدا کرنے پر آئے تو قیامت میں جب سب کچھ ختم ہو جائے گا, سارے انسان ان کی روحیں نکل جائیں گی, جنات مر جائیں گے, فرشتے ختم ہو جائیں گے, آسمان اور زمین ختم ہو جائیں گے فرشتے کے سور پھونکنے کی وجہ سے, اللہ کے امر کی وجہ سے, تو پھر اللہ سارے انسانوں کو اور سارے جنات کو اپنے امر سے پیدا فرمائیں گے اور سارے فرشتوں کو پیدا فرمائیں گے, اس زمین کو پیدا فرما دیں گے, آسمان کو پیدا فرما دیں گے اور ترازو کو اللہ پیدا فرمائیں گے اور اللہ کا دربار لگے گا. وما امرنا الا واحدۃ کلمح البصر, اور وما امر الساعۃ الا کلمح البصر او هو اقرب. یہ تمام کائنات کو پیدا کرنا, انسانوں کو, جنات کو, فرشتوں کو, کا ہمارا یہ معاملہ ایسا ہے, اتنی جلدی اللہ اپنے قدرت سے کر دیں گے جیسے تم آنکھ سے رکھتے ہو, یہ اس سے بھی زیادہ کم وقت میں اللہ اس سارے انسانوں کو پیدا کر کے میدان حشر قائم کر دیں گے. مدرب میں بولتے سے کہ اللہ تعالیٰ آسمان سات آسمان کے اللہ تعالیٰ جہاں چاہی سے بول سے ہوئے جاؤ کن تو ہوئے گیسے, ایرکم زمین کے جہاں بول سے ہوئے جاؤ ہوئے گیسے, এরকম পাহাড় বলছে হয়ে যাও হয়ে গেছে, বড় বড় মখলুক আল্লাহর বানানোর সৃষ্টি যখন আল্লাহ তাআলা চাইছেন হাওয়া তো বলছে হয়ে যাও. কিন্তু কিছু জিনিস আছে যে আজমতলা মর্তবাওয়ালা সম্মানিত আল্লাহ তাআলা তাদেরকে নিজের কুদরত দিয়ে পয়দা করছে, হাত দিয়ে পয়দা করে, যেরকম এর মধ্যে হাদিসের মধ্যে আছে আরশ, এরকম আল্লাহ তাআলা নিজের কুদরত দিয়ে পয়দা করছেন, এরকম মানুষকেও আল্লাহ তাআলা নিজের কুদরত দিয়ে পয়দা করছে. এটা কোন ফয়াকুন কোনের আমলের দ্বারা হয়ে যাও এরকম হুকুমের দ্বারা পয়দা করে নাই, যে কুদরত দিয়ে পয়দা করছে. বসে আদম আলাইহিসসালাম বসে ছোট আসমান আর জমিনের মোকাবেলা তার সামনে কত ছোট মখলুক সৃষ্টি, তো আল্লাহ তাআলা তাকে নিজের কুদরত দিয়ে পয়দা করছে. আল্লাহ যদি পয়দা করতে চান তো যখন কিয়ামত কায়েম হবে আর সমস্ত মানে আসমান আর জমিন সব শেষ হয়ে যাবে, এরকম সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, ফেরেশতাদের মত সব শেষ হয়ে যাবে, আর যখন আল্লাহ তাআলাই শুধু বাদশাহ থাকবে, তখন আল্লাহ তাআলা যখন আবার চাইবেন সবাইকে পয়দা করার জন্য, তো শুধু এক বলবে হয়ে যাও তো হয়ে যাবে, এতে সমস্ত দুনিয়ার মানুষ, সমস্ত ফেরেশতা, আসমান আর জমিন আর পাহাড় সব শুধু এতটুকু সময়ের মধ্যে হয়ে যাবে, যেরকম বসে চোখের পলকের সময় এতটুকু সময়, অথবা এর চেয়ে কম সময়ের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত জিনিসকে পয়দা করে দেবে. আল্লাহ ফরমাতে হ্যাঁ এসে কুদরত ওয়ালে হ্যাঁ کہ ایک جی کو پیدا کرنا اور تمام جاندار چیزوں کو پیدا کرنا ہمارے لیے برابر ہے ایک نفس کے پیدا کرنے میں اور باقی سارے کائنات کے جانداروں کو پیدا کرنے میں ہمارے نزدیک کوئی فرق نہیں ہے, اللہ ایسے قدرت والے. تو اللہ تعالیٰ ایسا بڑا قدرت والا اللہ تعالیٰ بولتے سے جرکم ایکتا نفس ایکتا پران جرکم پرانی پیدا کرتے جرکم ایسا ایرکم یہ سمست دنیا جت پرانی آسے جت جاندار آسے বসে সমস্ত জিনিসকে সমস্ত প্রাণীকে পয়দা করা, এরকম যেরকম একটা প্রাণীকে পয়দা করা যেরকম আল্লাহর জন্য. তো আল্লাহ নে সব তমাম কায়নাত মে হামে ইনসান বানায়া, ইনসান বনকর দুনিয়া মে আনা, ইয়ে আল্লাহ কি বহুত বড়ি নেয়ামত, আল্লাহ কা বহুত বড়া এহসান হ্যায়, আর ইস ইনসান পর আল্লাহ কি ইতনি নেয়ামতে হ্যায়, ইতনে এহসানাত হ্যায়, কি খুদ আল্লাহ ফরমাতে হ্যায় ইন তাউদ্দু নেয়ামত আল্লাহি লা তুহসুহা, কি তুম সব মিলকর اللہ نے جو تم پر نعمتیں کی, جو احسانات کیے, ان کو گننے لگ جاؤ, تمہاری عمریں ختم ہو جائیں, اللہ کے احسانات تو جو تم پر کیے گئے ہیں اس کو تم گن نہیں سکتے. بس جی اے دنیا مدد جو تم مخلوقات آسے مخلوقات مدد اللہ سشتی جگت مدد سب سے جے سنمانت انسان, تو بس اللہ تعالیٰ بہت بڑا کرم اور فضل مہربانی کہ اللہ تعالیٰ ہمارے کہ انسان پیدا کرتے مانوش حساب پیدا کرتے আর আল্লাহ তাআলা মানুষের উপরে এত ইহসানাত এত নেয়ামত আল্লাহ তাআলা দান করছেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে যে তোমরা সমস্ত মখলুকা সমস্ত মানুষ যদি একত্রিত হইয়া এক হয়ে যদি আমার নেয়ামত যদি তোমরা গণনা করতে চাও তো গিনতি করতে পারবে না. اللہ تعالیٰ نے فرمایا جی آدم علیہ السلام کو جب اللہ نے پیدا کرنے کا ارادہ کیا تو فرشتوں نے اعلان جنی جاعل فی الارض خلیفہ, اے فرشتوں میں زمین میں خلیفہ بنانے والا ہوں. تو یہ خلافت اللہ کی کہ ایسی ہستی جس کے دل میں اللہ کی ذات کا ایمان ہو اور ایسی ہستی جس کے جسم سے اللہ کے احکام صادر ہوں, اس کا جسم اللہ کے پسندیدہ احکام کا جو ہے محور ہو. تو یہ اتنی بڑی جو ہے مرتبہ تھا کہ فرشتوں نے عرض کیا اے اللہ ہم تیری تسبیح اور تقدیس کر رہے ہیں. علماء فرماتے ہیں اس کا مطلب یہ تھا کہ فرشتوں نے خواہش ظاہر کی یہ خلافت ہمیں دے دی جائے. اللہ نے فرمایا انی اعلم ما لا تعلمون, اے فرشتوں جو میں جانتا ہوں وہ تم نہیں جانتے. اور اس خلافت کے لیے اللہ نے آدم علیہ السلام کو زمین کی کچھ مٹی سے بنایا, مٹی کو آسمانوں پر لے جایا گیا, گارے سے بھونڈا گیا اور پھر اس کو چھوڑا گیا, اور پھر اللہ نے اپنی دست قدرت سے اس انسان کو سب سے خوبصورت شکل میں پیدا کیا. لقد خلقنا الانسان فی احسن تقویم, کہ انسان کو بہت خوبصورت سانچے میں ہم نے ڈالا اور پیدا کیا. ولقد کرمنا بنی آدم, ہم نے آدم کی اولاد انسان کو بڑی عزت کرامت اور شرافت بخشی ہے. اللہ تعالیٰ جب ارادہ کرتے ہیں جیسے آدم علیہ السلام کے پیدا کرتے ہیں تو اللہ تعالیٰ فرشتوں کے سامنے بولتے ہیں انی جاعل فی الارض خلیفہ, ہمیں دنیا مدے আমার খলিফা জামাশিন আমি পয়দা করতে চাই. তো যার ভিতরে ইমান হবে, যার দিলের ভিতরে ইমান থাকবে, তার শরীর থেকে তার যে আমার বাইর হবে, আল্লাহ তাআলা যে আহকামাত তার শরীর থেকে বাইর হবে, এরকম একটা জাত একটা আমি আমার খলিফা পয়দা জামাশিন আমি দুনিয়ার মধ্যে পয়দা করতে চাই. তো ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো আপনার তাসবিহ বয়ান করি, আপনার জিকির করি, আপনার প্রশংসা করি. তো ওলামা বলেন এর অর্থ হয়েছে ফেরেশতারা চাইছে যে এই খেলাফত আমাদেরকে দেওয়া হোক, আমাদেরকে বানানো হোক. তো বলছে আল্লাহ তাআলা যখন চাইছে আদম আলাইহিস সালাম পয়দা করতে, তার জমিন থেকে বলতেছে কিছু মাটি নেছে আর মাটি নিয়ে পানি দিয়ে এটাকে গনসে বানায়, এরপরে একটা মানুষের ইনসানি সুরত. আল্লাহ তাআলা যে মখলুকাত ভিতরে সবচেয়ে, আল্লাহ তাআলা কোরআন ভিতরে বলতেছে যে মখলুকাতের মধ্যে সবচেয়ে খুবসুরত আমি ইনসানকে পয়দা করছি. তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত মখলুকাতের মধ্যে খুবসুরত পয়দা করছে. আর অনেক বড় মর্তবা ওয়ালা সম্মানিত পয়দা করছে আল্লাহ তাআলা. তো এই পাহাড়, এই জমিন, এই সূরজ, এই চাঁদ, এই সিতারে, এই দরিয়া, এই সমুদ্র, এই হাওয়া, এই চশমে, এই কতনি মখলুকাত আল্লাহ নে ইনসান মে আফজল ইনসান নে বানায়া. আল্লাহ নে হামারে বগৈর ইস্তেহকাক কে, বগৈর হামারে মাঙ্গে আল্লাহ নে সজো ইস কায়নাত কা, ইস কায়নাত কা শাহজাদা হ্যায় আর কায়নাত জিসকে লিয়ে বানি হ্যায় আল্লাহ নে ইনসান কি সূরত মে পয়দা করকে হামে ইস দুনিয়া মে ভেজা. বলছে এই সমস্ত দুনিয়াটার মধ্যে কত মখলুক, আসমান, জমিন, পাহাড় আর চন্দ্র, সূর্য, বলছে সমস্ত মখলুকাতের মধ্যে ইনসানকে সবচেয়ে উত্তম আর আফজল পয়দা করছে. বলছে উত্তম আফজল পয়দার মখলুকাতের মধ্যে, সমস্ত মখলুকাতের মধ্যে ইনসানকে শ্রেষ্ঠ আর উত্তম পয়দা করছে সমস্ত মখলুকাতের মধ্যে. অর্থাৎ ইনসানো মে আল্লাহ তাআলা নে সবচেয়ে বড় নেয়ামত. আল্লাহ ফরমাতে ইনসানো কো পর ইতনে এহসানাত কিয়ে کہ وہ گنے تو ان کی عمریں گزر جائیں, احسانات کو پورا نہ کر سکیں. انسانوں پر اتنی نعمتیں اللہ نے کی, احسانات کیے, لیکن ہم کو ایمان والوں کو اللہ نے سب سے بڑی نعمت ایمان کی دولت سے اللہ نے نوازا. اللہ تعالیٰ جنہوں مانوش روپر انسان روپر بے شمار نعمت دان کر سے, جا اللہ تعالیٰ جنہوں قرآن بولتے سے تمہیں گناہ نہ کرتے چاہو تو گناہ نہ کرتے پر دینا, یہ تو نعمت ہمارے کے اللہ تعالیٰ جنہوں احسانات ہمارے روپر کر سے. تو وہ سے یہ سمست নেয়ামতের মধ্যে, সমস্ত ইহসানাতের মধ্যে সবচেয়ে বড় ইহসান হইল যে ঈমান নেয়ামত হইল, ঈমানের নেয়ামত যে আমাদেরকে মুসলমান আর ঈমান ওয়ালা পয়দা করছে. আল্লাহ নে কায়নাত মে সবচেয়ে উঁচা কলমা, সবচেয়ে বড় ইলম ওয়ালা কলমা, সবচেয়ে ভারী কলমা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কলমা আমি আল্লাহ কা তারুফ করাতা হ্যায়, আল্লাহ কি পহচান করাতা হ্যায়, হামারে আমাল কো খালিস আল্লাহ কে লিয়ে করনে কা জারিয়া বনতা হ্যায়, আল্লাহ নে ও কলমা হামে আতা ফরমায়া. বলছে এই দুনিয়ার মধ্যে যত কথা আছে, যত কথা তার মধ্যে সবচেয়ে সবচেয়ে যে উত্তম আর সবচেয়ে ভারী আর সবচেয়ে ইলমওয়ালা যে কলেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে এই কলেমা এত সবচেয়ে ভারী, সবচেয়ে উত্তম, সবচেয়ে ইলমওয়ালা যে কলেমা আল্লাহর পরিচয় করায়, এই এর চেয়ে বড় কোনো আর কলেমা নাই, আর কোনো কথা নাই এর চেয়ে বড় যে কথা, যে কলেমা যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পরিচয় করায়. اور اللہ نے کتنی آسانی سے کہ مسلمانوں کے گھروں میں پیدا کیا, اور ہمیں مسلمانوں کے گھروں میں اللہ کی سب سے بڑی نعمت کلمہ اسلام اللہ نے مفت میں ہمیں عطا فرمایا. সহজে কোন দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পয়দা করছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ফরমায়া কি আল্লাহ কা ইলম কি জিসমে ইনসানো কে লিয়ে রহনুমাইয়া আম্বিয়া লেকার আয়ে ওর সবসে জ্যাদা ইলম আল্লাহ নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো দিয়া কি মুঝে ও সব কুছ দিয়া গয়া জো পহলে নবিয়ো কো দিয়া গয়া ওর মুঝে উসসে ভি মজীদ দিয়া গয়া ফরমায়া কি আম্বিয়া কে ইলম ওর মেরে ইলম মে জো সবসে আফজাল চিজ হ্যায় ও লা ইলাহা ইল্লাল্লাহ কি গওয়াহি দেনা হ্যায় ই সবসে বড়ি চিজ হ্যায় জো আল্লাহ নে হামে আতা ফরমায়ি। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যে ইলম নিয়ে আসছে তো বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে সেই সমস্ত ইলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিছেন আর এর চেয়ে বেশি আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলম দিছেন। তো এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি আর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যা কিছু আল্লাহর কাছে ইলম নিয়ে আসছে সবচেয়ে উত্তম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জি এ কালমা আমরা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কা ফরমায় মূসা আলাইহিস সালাম জো আল্লাহ কি কলিম হ্যায় নবিয়ো মে সে ও নবী কে বরাহে রাস্ত আল্লাহ নে তূর পর বুলাকার উনসে বাত কি আর জো ও চাহতে আল্লাহ সে বাত করতে আল্লাহ কা কালাম সুনতে আর আল্লাহ নে বনি ইসরাঈল কা নবী বনাকার ভেজা আর বনি ইসরাঈল কি উনকি মেহনত সে বনি ইসরাঈল কো কেসি জিল্লতো সে নিকাল কর আল্লাহ নে কেসে উন পর ইনামাত কিয়ে বাদলো কা সায়া করায়া এক পত্থর সে বারা চশমে নিকাল কর 40 সাল তক উনকো পানি পিলায়া আর যা আসমানো সে 40 সাল তক পুরে কৌম কে লিয়ে মন আর সলওয়া উতারা আর সমুদ্রো মে উনকে লিয়ে রাস্তে বানায়ে উনকে নবী হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম নে আল্লাহ কে বারগাহ মে আরজ কিয়া হে রব্বুল আলামিন খুসনি বিকালিমাতিন আযকুরুকা বিহা মুঝে এক খুসুসি এসা কালমা আতা ফরমাইয়ে জিসসে মে জো আপকা কলিম হু আপকা রাসূল হু এক আল্লাহ আপনি মুঝে মর্তবা দিয়ে মে আপকো ইয়াদ কিয়া করু আল্লাহ নে ফরমায়া হে মূসা লা ইলাহা ইল্লাল্লাহ কহা করু। ফির মূসা আলাইহিস সালাম নে দোবারা সওয়াল কিয়া ফির আল্লাহ কি তরফ সে জবাব আয়া হে মূসা লা ইলাহা ইল্লাল্লাহ কহা করু। ফির মূসা আলাইহিস সালাম নে সেবারা সওয়াল কিয়া আল্লাহ নে ফরমায়া হে মূসা লা ইলাহা ইল্লাল্লাহ করু হে মূসা আগর ইয়ে সাতো আসমান আর ইয়ে সাতো জমিন আর আসমানো সে উপর জিতনে মখলুক হ্যায় আর আসমানো কে বীচ মে জমিন আর আসমান কে বীচ মে আর জমিন সে নিচে ইন সারি মখলুকাত কো আগর তরাজু কে এক পলড়ে মে রখ দিয়া যায় আর লা ইলাহা ইল্লাল্লাহ কো দূসরে পলড়ে মে রখ দিয়া যায় লরাজাহত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ কা পলড়া ভারি হো জায়েগা। আল্লাহ নে ইস উম্মত মে হোনে কি ওয়াজহ সে মুসলমানো কে ঘরো মে পয়দা হোনে কি ওয়াজহ সে আপনে ফজল সে আল্লাহ নে ইয়ে কালমা হামে আতা ফরমায়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পরে কত জলিল কদম নবী কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন, যখনই চাইতেন দূর পাহাড়ে চলে যেতেন আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ তাআলা দূর পাহাড়ে কোনার সাথে কথা বলছে আর ওনাকে আল্লাহ তাআলা বনি ইসরাইল যে নবী বানায় পাঠাইছে আর ওনার মেহনতের দ্বারা আল্লাহ তাআলা বনি ইসরাইলকে বস্তি থেকে উঠায় তাদেরকে ইজ্জত দান করছে, কত জিল্লাতের মধ্যে আর বেইজ্জতির মধ্যে ছিল তাদেরকে ওইখান থেকে বাঁচাইয়া যখন এনে ময়দানে তীর মধ্যে নিয়ে আসছেন তো ওনার দ্বারা বলতেছে আসমান থেকে বনি ইসরাইলের কেস মেঘ ছায়া করতো তাদেরকে 40 বছর পর্যন্ত, একটা পাথর থেকে 12টা চশমা বের করছে যারা 12টা তাদের বংশ ছিল 12 বংশে পানি খাইত, এরকম আসমান থেকে তাদের জন্য মানুষ সালোয়া তাদেরকে আল্লাহ তারা তাদেরকে আসমান থেকে পাঠাই তাদের জন্য নাজল করত। তো বলছে এত একরাম এত বড় নবী এত জলিল পদে সম্মানিত নবী তো আল্লাহর কাছে দরখাস্ত করছেন কে আল্লাহ আমাকে একটা এমন একটা কলেমা বলেন একটা যেটা আমি আমি শুধু এটা দিয়ে আপনার জিকির করব, আপনাকে মনে করে ইয়াদ করব, আপনার স্মরণ করব। তো আল্লাহ তাআলা বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার দরখাস্ত করলেন কে আল্লাহ আমি তো চাইতেছি এমন একটা কলেমা যেটা শুধু আমি আপনার জিকির করব, এই কলেমা দ্বারা আপনার স্মরণ করব। তো আবার আল্লাহ তাআলা বললেন যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার আবার উনি দরখাস্ত করলেন কে আল্লাহ আমি তো এমন একটা কলেমা চাইতেছি যাতে আমি শুধু আপনাকে ইয়াদ করব, আপনার স্মরণ করব। তো বললে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর বললেন দেখো আসমানে যত মখলুকাত আছে জমিনে যত মখলুকাত আছে জমিনের নিচে যত মখলুকাত সমস্ত মখলুকাতকে যদি এক পালায় রাখা হয় আর এই কলেমা যদি এক পালায় রাখা হয় তো এই কলেমা ওয়ালা পালা ভারী হয়ে যাবে। তো আল্লাহ তাআলা মহতারাম মেহমান বলতেছে আল্লাহ তাআলা এই কলেমা আমাদেরকে মুসলমানের ঘরে পয়দা হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে এই কলেমা। কিসি ইনসান কো দুনিয়া মে মুসলমান কে কিসি ইনসান কো আসমানো কি আর পুরি জমিন কি বাদশাহত আর ফিজাও কি বাদশাহত নহীং মিল সকতি। ও তো সুলেমান আলাইহিস সালাম থে কে আল্লাহ নে উনকো সিরফ জমিন আর আবহাওয়া اور جانوروں اور جنات پر حکومت دی تھی. کسی انسان کو یہ ساری بادشاہت نہیں مل سکتی, لیکن اگر مل بھی جائے اور اس کے پاس اللہ کی ذات پر ایمان اور اللہ کی ذات پر یقین نہیں ہے اور لا الہ الا اللہ والا کلمہ اس کے پاس نہیں ہے, اور ایک آدمی ہے جو لا الہ الا اللہ کہتا ہے اور دنیا کی اور کوئی نعمت اس کے پاس نہیں ہے, ڈھنگ سے پہننے کے کپڑے بھی نہیں ہیں, اچھا کھانا بھی اس کو نہیں ملتا, رہنے کے لیے جھونپڑا سا کوئی گھر بھی نہیں ہے, پاؤں میں جوتے نہیں ہیں, لیکن اس کی زبان پر لا الہ الا اللہ ہے اور اس کے دل میں اللہ کی ذات کا یقین ہے کہ اللہ کے علاوہ کوئی عبادت کے لائق نہیں, کرنے والی ذات ہے ایک اللہ ہے, تو جس کو یہ نعمت ملی ہے اگر یہ سارے کائنات کے بادشاہ دوسرے انسان کو مل جائے تو یہ نعمت, یہ کلمے والی نعمت اس کی اس نعمتوں سے کہیں زیادہ بہتر ہے, کیونکہ دنیا اور دنیا کی نعمتیں ایک دن فنا ہو جائے گی اور یہ کلمہ اس کو اللہ کی رضا حاصل کرائے گا اور مرنے کے بعد ہمیشہ ہمیشہ کی جنت اللہ اس کو دلوا دے گا. کونو مانوشے جدی এই সমস্ত দুনিয়ার বাদশাহ আসমান আর জমিন আর আসমান জমিনের মাঝখানে যত জিনিস আছে আসমানের উপরে যত সমস্ত জিনিসের যদি সে রাজত্ব পেয়ে যায়, বাদশাহ তো দিন হইতে পারে না, কেউ পাবে না, যদিও পাইয়ে যায়, বলছে সুলাইমান আলাইহিস সালাতুসসালামের রাজত্ব ছিল, যে জমিনের উপর রাজত্ব ছিল, হাওয়ার উপরে তার বাদশাহ ছিল, এরকম জিন্নাতের উপর বাদশাহ ছিল, কিন্তু দুনিয়া আসমানের যত মখলুকাত আছে, জমিনের যত মখলুকাত আছে, আর এরকম সমস্ত হাওয়া বাতাস আর সমস্ত জিন্নাতের মাঝে যার কারো বাদশাহ যদি হয়ে যায়, পাইয়ে যায়, কেউ যদি হবে না যদিও পাইয়ে যায়, আরেক ব্যক্তি এরকম আছে যে কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার দিলের ভিতরে ইয়াকিন আছে আল্লাহ কর্মওয়ালা, আল্লাহ সাথে কোনো মখলুক কিছু করতে পারে না, তার ইয়াকিন আছে আর ইখলাসের সাথে সে কালেমা পড়ে, আখেরাতের ইয়াকিন আছে, ঈমান আছে আল্লাহর উপরে, কিন্তু তার কাছে ভালো কাপড় নাই পরার মতো, এরকম তার কাছে খাবার নাই, তার কাছে একটা ঝুপড়ি যে একটা সে যুগে থাকার মতো এরকম ঝুপড়িও নাই, কিন্তু তার দিল্লি ভেতর ইয়াকিন আছে আল্লাহ কর্মওয়ালা আর আল্লাহর জাতের উপর ইয়াকিন আছে, মখলুকের ইয়াকিন তার দিল্লি ভেতর নাই, কিন্তু সে কলেমা আল্লাহ রাজার জন্য আল্লাহকে রাজি, আল্লাহ রাজি হয়ে গেছে, তো বলছে এই ব্যক্তি যে আল্লাহ রাজি হবে এর উপরে, আর এর উপর সে মরার পরে বলতেছে যে জান্নাত যাবে, যে সর্বদা জান্নাতে থাকবে, আর এই ব্যক্তি যে সমস্ত দুনিয়ার বাদশাহ পাইল, সবকিছু পাইল, বলছে এর মোকাবেলায় তার কোনো দাম নাই, এই জন্য ওকে কোনো না কোনো দিন দুনিয়ার সমস্ত শেষ হয়ে যাবে, কিন্তু এই যে ঈমানওয়ালা সে জান্নাতে যাবে, জান্নাত কখনো শেষ হবে না. দুনিয়া কি বাদশাহত কা মিল জানা, দুনিয়া কি বজারতো কা মিল জানা, বড়ি বড়ি জমিনো কে যা জমিনো কে খিত্তে উসকো মিল জানা, ইসি তরহ কারখানে মিল জানা, দুনিয়া কে আসবাব মিল জানা, আল্লাহ কে হ্যাঁ ইসকি কোই কিমত নহি হ্যায়, ইয়ে তো আল্লাহ গায়রোঁ কো ভি দে দেতে হ্যায়, গায়রোঁ কো ভি দে দেতে হ্যায়, জিসকি ওয়াজহ সে ইনসান কি কোই আজমত اور درجے میں بلندی نہیں ہے, لیکن ایمان اللہ تعالیٰ اپنے خاص بندوں کو چیت دیتے ہیں, جن کو نبیوں کی محنت کے ذریعے ہدایت دینا چاہتے ہیں اللہ ایمان کی دولت اس کو عطا فرماتے ہیں. ربما یود الذین کفروا لو کانوا مسلمین, یہ قرآن کی آیت ہے کہ کافر دنیا کے بادشاہ اسباب میں رہنے والے یہ دنیا جب جہنم میں جلیں گے تو یہ ایمان والوں سے کہیں گے بھائی تم تو دنیا میں کہتے تھے ہم ایمان والے ہیں, اللہ کے دین پر چلنے والے ہیں, اللہ ہمیں جنت دے گا, اور آج تمہیں جہنم میں ڈالا گیا, تو یہ ایمان والے کہیں گے کہ ٹھیک ہے ہم ایمان والے تو تھے, لیکن ہماری زندگیوں میں اللہ کے احکام نہیں تھے, ہم نے اللہ کے احکام توڑے, اللہ کی نافرمانی کی, اللہ کو ناراض کیا, اس کی سزا بھگت رہے ہیں. لیکن کافروں کی طرف سے تانا جب ایمان والوں کو ملے گا, اللہ کی ذات کو ایسی غیرت آئے گی کہ اللہ فرمائیں گے اے فرشتو جاؤ جہنم میں, جس کے دل میں ذرے کے برابر بھی ایمان ہو اس کو بھی جہنم سے نکال لو, اور جس نے ایک دفعہ بھی دنیا میں میرے خوف سے اللہ کہا ہو اس کو جہنم سے نکال لو, تو ذرہ برابر ایمان والوں کو بھی جب جہنم سے نکال کر جنت کی نعمت دی جائے گی تو کافر یہ حسرت کہیں گے کاش کہ ہم بھی دنیا سے ایمان لے آتے. تو یہ جہاں دنیا کی چیزوں کا ملنا, بادشاہوں کو ملنا, یہ اتنی بڑی نعمت نہیں ہے, بلکہ یہ تو دوسروں کو بھی دی جاتی ہے, اللہ کی طرف سے ایمان کا مل جانا یہ بہت بڑی نعمت ہے. دنیا جو بادشاہ پائے گا لوگ بسے یہ بڑا بڑی نعمت نا, یہ کامیابی سفلتار کون نشانی نا, جدی کیوں منتریتو پائے گا بسے یہ کون سفلتا پاور کون یہ دلیل نا کون نشانی نا, ایرکم بڑ زمین مالک ہو گل, এরকম বড় সে বিল ফ্যাক্টরি মালিক হয়ে গেল, বলছে এটা হওয়া এটা তার সফলতা পাওয়ার কামিয়াবি হওয়ার কোন একটা দলিল না, কিন্তু এক ব্যক্তি সে ইমান পাইছে, আল্লাহ ইমান ওই ব্যক্তিকে দেয় যে ব্যক্তির আল্লাহ আল্লাহ পছন্দ করে, নবীওয়ালা মেহনতের মাধ্যমে বলছে তাকে ইমানের দৌলত দেয়, তো বলছে এই ইমানের দৌলতটা এটা সবচেয়ে দামি, বলছে কেয়ামতের দিন কিছু মুসলমান এরকম হবে যারা তাদের গুনার কারণে তাদের দুনিয়ার ভিতরে নাফরমানির কারণে তাদের জাহান্নামে যাবে, তখন এই সমস্ত কাফের যারা দুনিয়ায় বাদশাহ ছিল তারা এরকম সমস্ত দুনিয়ার নেয়ামত ভোগ করছে, মন্ত্রী ছিল কিন্তু ইমান ছিল না, কাফের ছিল, তারা বলবে আরে তোমরা কেন জাহান্নামে আসো, তোমাদের ইমান আনার কি ফায়দা হইল, তোমরা কি উপকারে আসলো, তোমরা ইমান আনলা, আমরা তো কাফের এই জন্য জাহান্নামে। তখন তারা বলবে দেখো আমরা তো ইমান আছে আল্লাহর উপর কিন্তু আমাদের গুনার কারণে আজকে আমাদের জাহান্নামে আসতে হয়েছে। তো এই যে কাফেররা মুসলমানকে তানা দিল এর কারণে আল্লাহর গায়রাত আসবে, তো আল্লাহ তারা ফেরেশতায় হুকুম করবে ওই সমস্ত মুসলমান ওই সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাইর করো যাদের দিল্লির ভিতরে এক জর্রা বরাবর ইমান আছে অথবা কখনো কোন সময়ও সে আল্লাহকে ভয় করছে, তো তাকে জাহান্নাম থেকে বাইর করো। যখন তাদেরকে বাইর করা হবে আর তাদেরকে জান্নাতকে দাখিল করা হবে, জান্নাতের নেমত যখন তার পাবে, তখন এই সমস্ত কাফেররা বলবে যে আফসুস করিয়া কে যদি আফসুস যে আমরা কোন না কোন সময় ইমান আনতাম আজকে আমরাও জাহান্নাম থেকে বাঁচতে পারতাম। তোমার বলতেছে যে দুনিয়ার জিনিস বাদশাহাত রাজত্ব আর এরকম মন্ত্রিত্ব পাওয়া এদের সফলতার কোন নিশানি না। তো কাফির বারবার তমন্না করেন কাশ হাম দুনিয়া কি জিন্দগি মে আল্লাহ কি জাত পর ঈমান লে আতে আর ঈমান কা এক জাররা লেকর হাম আখিরাত মে আ জাতে তো আজ জাহান্নাম কে আযাব সে বচ জাতে, লেকিন ঈমান কা জাররা উনকে পাস নাহি হ্যায়। আল্লাহ হাম সব কি হিফাজত ফরমায়ে, হামেশা হামেশা উনকো জাহান্নাম মে জলনা পড়েগা। তো সে সমস্ত কাফিররা বারবার আফসোস করবে, বারবারই করবে, তমন্না আফসোস করবে যদি আমরা এক জাররা বরাবর ঈমান নিয়ে আসতাম তো আজকে আমরাও জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারতাম, কিন্তু কখনো তাদের কাছে এক জর্রা বরাবর ইমান না থাকার কারণে কখনো তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। তো সবচেয়ে বড় দৌলত ইস জিন্দগি কি আর মুসলমান কে লিয়ে সবচেয়ে বড় সরমায়া উসকে ঈমান কা বাননা হ্যায় আর উসকি জিন্দগি সে আল্লাহ কে আহকাম কা সাজির হোনা হ্যায়, আমাল কা বাননা হ্যায়। তো ঈমান আর আমাল উসকে লিয়ে আল্লাহ নে ইয়ে দুনিয়া কি জিন্দগি আতা ফরমাই হ্যায় আর উস পর আল্লাহ নে জান্নাত কে ওয়াদে জান জান্নাত দেনে কে ওয়াদে কিয়ে হ্যায়। আর যদি মুসলমান ঈমান ওয়ালা আর আমাল ওয়ালা বনতা হ্যায় তো ফির আল্লাহ জান্নাত ভি আতা ফরমাতে হ্যায় আর উসকো আপনি রেজা কা পরওয়ানা আতা ফরমায়েঙ্গে। আর উলামা ফরমাতে হ্যায় কি আল্লাহ কা রাজি হো জানা বলকি থোড়ি সি ভি আল্লাহ কি রেজা কা হাসিল হো জানা ইয়ে জান্নাত সে ভি কহীন বড়ি নিয়ামত হ্যায়। তো ঈমান আর আমাল কি ওয়াজহ সে আল্লাহ আপনি রেজা আতা ফরমায়েঙ্গে। বলতেছে যে আল ঈমান পাপ পাইয়ে যাওয়া, ঈমান যে তার দিলের ভিতরে ঈমান এসে গেছে, ঈমান আর তার শরীর থেকে বলছে সবচেয়ে বড় দামি জিনিস আর সবচেয়ে বড় হইল দৌলত হইল যে সে ঈমান পেয়ে গেছে, আর শরীর থেকে সে আমাল যে আল্লাহর হুকুম বাইরেতে শরীর থেকে বাইরেতেছে আমল ঠিক হয়ে গেছে, তো বলছে এই জন্যই দুনিয়ায় আসা, এই দুনিয়া আইসা তার ঈমানকে বানাবে, ঈমান বানাবে, আমাল যখন করবে আমল করবে তো বলছে আল্লাহ তাআলা রাজি হইয়া বলছে তারা জান্নাত দিয়ে দেবে। তো বলছে ওলামা বলেন কে সবচেয়ে বড় জিনিস হইল কে আল্লাহ তাআলা রাজি হয়ে যাওয়া, কে দুনিয়ার সবচেয়ে জান্নাতের চাইতে বড় নেমত হবে কে আল্লাহ তাআলা ঈমান আমলের উপর আল্লাহ রাজি হয়ে যাবে। তো আল্লাহ কি রাজা কা রাজা কা হাসিল হোনা ঈমান আর আমল কি ওজন সে বসে আল্লাহ রাজি হবেন ঈমান আর আমলের দ্বারা রাজি হবে যখন ঈমান আমল হবে। তো মেরে মহতান দোস্ত আর বুজুর্গ আর ভাই হো সবচেয়ে বড় হাজত হামারি হামারে দিলো মে আল্লাহ কি মারফত কা নূর আ জানা আর হিদায়ত কা মিল জানা হ্যায় আর আমারি জিন্দগি কা আল্লাহ কে আহকাম কে মুতাবিক গুজরনা ইয়ে সবচেয়ে বড় নিয়ামত হ্যায় সবচেয়ে বড় হাজত হ্যায়। জব মেদানে মহশর কায়েম হোগা আল্লাহ সারে ইনসানো কো যা জিন্দা করকে ইনসান আর জিন্নাত কো জমা কিয়া জায়েগা আল্লাহ কা দরবার লাগেগা আর ফরিশতো নে সারে ইনসানো আর জিন্নাত কো ঘেরা হুয়া হোগা আর কোই ওয়াহাঁ সে ভাগ নাহিন সকেগা। তো হাদিস মে আতা হ্যায় কি দুনিয়া ওয়ালোঁ মে সে জো নাফরমান থে জাহান্নাম ওয়ালে উনমে সে সবচেয়ে জ্যাদা দুনিয়া মে নিয়ামতো মে পলনে ওয়ালে কো লায়া জায়েগা, নম্বর এক জিসনে নিয়ামতে হাসিল কি হোঁ আর উসকো সবকে সামনে খড়া কিয়া জায়েগা আর খড়া করকে ফির আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম সে ফরমায়েঙ্গে কি ইয়ে দুনিয়া কা সবসে জ্যাদা নিয়ামতে মে পলা হুয়া ইসকো লে যাও আর জাহান্নাম জো ইসকা ঠিকানা হ্যায় উসমে এক ডুবকি দেকর ইসকো লে আও। উলামা ফরমাতে হ্যায় জিবরাইল আলাইহিস সালাম উসকো ওয়াহাঁ সে উঠায়েঙ্গে আর সারি মখলুক সারে ইনসান আজ দেখ রহে হ্যায় কি আজ ফয়সলা কিসকি বুনিয়াদ পর হোগা। তো ইস দুনিয়া মে সবসে জ্যাদা নিয়ামত যা নিয়ামতো কো হাসিল করনে ওয়ালা উসসে মরা উড়ানে ওয়ালা উসকো লে যায়া জায়েগা, লেকিন ঈমান উসকে পাস নাহি হ্যায় আর আমাল উসকে পাস নাহি হ্যায়। জাহান্নাম কি এক ডুবকি জিবরাইল আলাইহিস সালাম আপনি রফতার সে দেঙ্গে আর উসকো লাকার খারাজ কিয়া জায়েগা, ফির উসসে পুছা জায়েগা কি কিয়া দুনিয়া মে তুমহে কোই নিয়ামত মিলি হ্যায় আর দুনিয়া মে কোই ভালাই তুমনে দেখি হ্যায়। তো কসম খা কর কহেগা হে রব্বুল আলামিন মা মাররা বিনা আইমুন কত ওয়ালা রাআইতুম খায়রা রাআইতু খায়রান কত دنیا میں تو کوئی نعمت میرے پاس سے بھی نہیں گزری اور دنیا میں تو کوئی سکی کا سانس میں نے لیا ہی نہیں, تو اللہ دکھا دیں گے دیکھو دنیا کی نعمتیں جس کو حاصل ہوئیں اس کا انجام یہ ہے کہ جہنم کی ایک ڈبکی سے اسی تکلیف اس کو ہوئی کہ دنیا کی ساری لذتیں یہ بھول گیا اور محشر کے سامنے کہہ رہا ہے کہ مجھے کوئی نعمت حاصل نہیں ہوئی, تو اللہ تعالی ہم سب کی جہنم سے حفاظت فرمائے. بدرسے ہمارے سب سے بڑا ضرورت درکاری درکار ہے ایمان اور اعمال, کہ ایمان ایمان نور ہدایت و نور ہمارے دل بھیتر ایسا جائے, ایمان نور ایمان ہمارے دل بھیتر ایسا جائے, ہمارے شریر تک اعمال اللہ حکم ہمارے شریر تک بہرے بولتے سب سے بڑا ضرورت আর সবচেয়ে বড় দরকার জিনিস হলো আমাদের এইটা, আমাদের ইমান আমল আমাদের ঠিক হয়ে যায়. বলতেছে কেয়ামতের দিন যখন কেয়ামত কায়েম হবে আর সমস্ত মানুষ কেয়ামতের ময়দানে জমা হবে, তখন সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আরামে পালনেওয়ালা সবচেয়ে মধ্যে আরামের মধ্যে ছিল, সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সবচেয়ে আরাম করছে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিকে ডাকা হবে, তাকে দাঁড় করানো হবে, আর ফেরেশতাকে বলা হবে জিবরিলকে এর জাহান্নামের মধ্যে টুপি মেরে নিয়ে আসো, একবার জাহান্নামে তাকে ঢাইলা আবার নিয়ে আসো, তো ফেরেশতা নিয়ে যাবে. হযরত জিবরীল আলাইহিস সালাতু সালাম যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত ওয়ালা ছিল, সবচেয়ে বেশি আরামের মধ্যে ছিল, তারপরে সমস্ত লোকদের সামনে দাঁড়ানো হবে আর জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়ার মধ্যে কোনো নেয়ামত দেখছো কিনা, কোনো আরাম দেখছো কিনা, তো সে বলবে কখনো দুনিয়ার মধ্যে আমার কাছে কোনো আরাম পৌঁছে নাই আর আমি কখনো কোনো ভালাই আমি দুনিয়া দেখি নাই. তো বলছে ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আরামের মধ্যে ছিল কিন্তু সে ওই একবার জাহান্নামে যাওয়ার কারণে বলছে সে সমস্ত আরাম ভুলে যাবে আর বলবে কখন আমি কোন আরাম দেখি নাই. এই জন্য বলছে দুনিয়ার জিন্দগিতে বলছে সবচেয়ে বড় দরকার হইল ইমান আমল, বলছে দুনিয়ার জিনিস পাওয়া এটা কোনো কামিয়াবি সফলতা দলিল না. এসে তারা যে দুনিয়া মে সবসে জ্যাদা তকলিফো মে থা বেশদ দিন না সে বুকসন, সবসে জ্যাদা তকলিফো মে দুনিয়া কি কোই নেয়ামতে রাহত আরাম আজ উসকো নেহি মিলি, লেকিন ঈমান ইসকে দিল মে এসা পুখতা থা কি কিসি হাল মে ভি উসনে আল্লাহ কি জাত পর ঈমান ওর ইয়াকিন ওর এতেমাদ পর কোই জাহান তাজাল্লুল নেহি আনে দিয়া, কোই তারাদ্দুদ নেহি আনে দিয়া, ওর কিসি মৌকে পর ভি আল্লাহ কা হুকুম উসসে নেহি ছোটা ওর উসসে ফৌত হোনা নেহি ফৌত জাহান ফৌত না হো সকা আল্লাহ কে আহকাম পর চলতা হুয়া আয়া, তো লোক তো উসকো ইসি নজর সে দেখেঙ্গে কি ইয়ে দুনিয়া মে সবসে পসমানদা সবসে জ্যাদা তকলিফ মে রহনে ওয়ালা, লেকিন আল্লাহ কে হাত পর কিতনা উঁচা মর্তবা হ্যায় উসকে বারে মে হুকুম হো জায়ে হুয়া হোগা কি ইসকো ইয়াহাঁ সে উঠ লো আর জন্নত কি ফিজাও মে এক ডুবকি দে কর লে আও, ওয়া রুকানা রোকনা ভি নাহি, জব জন্নত কি ফিজাও মে এক ডুবকি দে কর লায়া জায়েগা আর উসকো সারে আলম মাহশার কে সামনে খড়া কিয়া জায়েগা, আল্লাহ কা দরবার হ্যায় তো পুছ হোগি উসসে এ মেরে বন্দে এ ইবনে আদম বতাও ক্যা তুমনে কোই তকলিফ দুনিয়া মে তুমারে পাস সে গুজরি হ্যায় আর দুনিয়া মে কোই তুমনে সখতি দেখি হ্যায় তো জন্নত কি ফিজাও মে আনে হি সে উসকো এসি রাহত আর এসি লজ্জত আর এসা মজা আয়েগা কি দুনিয়া কি সারি তকলিফেন জিসকো পেশ আই ও ইন তকলিফোন কো ভুল জায়েগা আর কহেগা এ আল্লাহ মুঝ মেরে মেরে কোই তকলিফ ভি দুনিয়া মে মেরে পাস সে নহি গুজরি আর দুনিয়া মে কোই জো হ্যায় মেনে দুখ নহি দেখা, ও সব কে সামনে এ গওয়াহি দেগা, আল্লাহ দিখা দেঙ্গে কি দেখো দুনিয়া কি জো আপ তকলিফে হ্যায় জিসসে তুম ডরতে হো উসকি ইয়ে ইয়ে হাকীকত হ্যায় কি জন্নত কে এক ঝোঁকে সে আল্লাহ নে সারি তকলিফে উসকো ভুলা দি আর ও ইয়ে সমঝেগা কি হামেশা মে মজে মে রাহা হুঁ, আল্লাহ ইয়ে এসা ঈমান ওয়ালা হামে বানা দে আর আল্লাহ ইসে আমাল পর চলনে কি তৌফিক আতা ফরমা দে. বসে এরকম একজন দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টে ছিল, দুনিয়ার মধ্যে তার কাছে ছিল না কিছু, কষ্টের মধ্যে জীবন যাপন করছে, সে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে ছিল দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে ছিল, কারণ তার ভিতরে ঈমান আমল ছিল, ঈমান ছিল, সে কক্ষ ঈমান আল্লাহর পরে ইয়াকিন তার পুরো 100 ভাগ 100 ইয়াকিন ছিল, আল্লাহর হুকুম পুরো করত, কখনো সে আল্লাহর হুকুম ছাড়ে নাই আর নবীর তরিকা চলতো, আল্লাহকে রাজি করে গেছে দুনিয়ার মধ্যে, কিন্তু ছিল দুনিয়া এই এই লোককে সবাই দুনিয়াওয়ালারা বলছে তো সবচেয়ে গরিব আর তার তার কাছে কোনো সম্মান নাই, দুনিয়ার কোনো আসবাব নাই পত্র নাই কিন্তু গরিব একেবারে তার কাছে কষ্টের মধ্যে আছে, কিন্তু সে ঈমান আছে তার কাছে, আল্লাহর হুকুম পুরা করতেছে, নবীর তরিকা চলতেছে, এক চোখের পলকের মধ্যে কখন এরকম সময়ের জন্য কখন আল্লাহর হুকুম ছাড়ে নাই, তবে যখন কিয়ামতের দিন মাহশার কায়েম হবে, কিয়ামত কায়েম হবে, আল্লাহর দরবার হবে, তো আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দাঁড়া করবে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টের মধ্যে ছিল, তাকে বলা হবে কি জিবরিলকে একও একটা একটা একবার ঘুরাই নিয়ে আসো জান্নাত থেকে, তো যখন ওনাকে জান্নাতে একবার ঘুরাই নিয়ে আসো, ওখানে দাঁড়াবে না, ওখানে থামবে না, শুধু ঘুরে আসবে, যখন ঘুরে আনা হবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে সমস্ত মানুষের সামনে ইনসানিয়তের সামনে কি তুমি দুনিয়ায় কোনো কষ্ট দেখছো কিনা, কোনো মুসিবত দেখছো কিনা, তুমি বলছে আল্লাহ আমি তো এই অল্প সময় যে জান্নাতে ঘুরে আসলে এত আরাম পাবে সে আর এত মজা পাবে, এ সময় বলছে সব কিছু ভুলে যা, বলছে না আমি দুনিয়ার মধ্যে কিছু আমি কোনো কষ্ট পাই নাই। তো বলছে এটাই আল্লাহ তালা দেখাই দেবে যে দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, আর দুনিয়ার মুসিবত কোনো মুসিবত না, এটা শেষ হয়ে যাবে, একবার জাহান্নামে ঘুরে আসার কারণে সব ভুলে যাবে। তো বলছে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে আল্লাহ জান্নাত দান করুক, এইটাই আসল যে দুনিয়ার মধ্যে ইমান আমল ঠিক করে আসল। তো ইমান আর আমল কে সরমায়া কো হাসিল করনে কে লিয়ে আর হিদায়ত কা নূর দিল মে আনে কে লিয়ে ইসকে লিয়ে আল্লাহ নে এক নিজাম চালু ফরমায়া কি ইনসানো কি হিদায়ত কে লিয়ে নবিয়ো কা সিলসিলা চালু ফরমায়া। আম্বিয়া ইকরাম কি হস্তি হ্যায় ও পাকিজা হস্তি হ্যায় জো পাকিজা রূহে থি আল্লাহ নে উনকো চুনা আপনা পেগাম পৌঁছানে কে লিয়ে ইনসানো তক। তো আদম আলাইহিস সালাম সে লেকর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তক এক রিওয়ায়াত কে মুতাবিক 1,24,000 আম্বিয়া ইকরাম আয়ে, আর এক রিওয়ায়াত মে জো উলামা নে ফরমায়া 2,00,000 আম্বিয়া ইকরাম ইনসানো কি তরফ আয়ে। হযরত আম্বিয়া ইকরাম কা দুনিয়া মে আনা ও ইনসানো কো আল্লাহ কি তরফ বুলানে কে লিয়ে আর আল্লাহ কি জাত পর ঈমান আর ইয়াকিন দিলো মে বিঠানে কে লিয়ে আর ইসি তরহ ইনসানো কি জিন্দেগিও মে আল্লাহ কে আহকাম আর দীন কো জিন্দা করনে কে লিয়ে আল্লাহ নে নবিয়ো কা সিলসিলা ফরমায়া। হযরত আদম আলাইহিস সালাম সে লেকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তক 2,00,000 अंबिया इकराम आए। अंबिया आकर अल्लाह का तारुफ कराते थे और ईमान की दावत देते थे और इंसानों के दिलों में ईमान दीन पर चलने की जमीन को तैयार करते थे कि ईमान जब दिलों में पुख्ता होता है, अल्लाह की जात पर यकीन आता है और अल्लाह के एहसानात जो है इंसानों को पता लगते हैं, अल्लाह की कुदरत और सिफात पर यकीन आता है, तो इंसानों के दिलों में तलब पैदा होती है कि वो अल्लाह हमसे चाहता क्या है और उसकी जैक मानने में हमारी कामयाबी है। তো তলব পেদা হতি থি আর আল্লাহ তাআলা আপনে দীন কো আর আপনে আহকাম কো নবিয়ো কে জরিয়ে উতারতে থে। তো জো লোগ আল্লাহ কি নবিয়ো কি তসদীক করতে, আম্বিয়া কিরাম পর ঈমান লাতে আর আল্লাহ কি আহকাম পর চলতে, তো কুরআন হামে বাতাতা হ্যায় আল্লাহ নে উনকো কামিয়াব কিয়া, চাহে উনকি তাদাদ থোড়ি হো, দুনিয়া কে আসমাল আসবাব কে এতবার সে উনকে পাস আসবাব না হো, আর চাহে ও কমজোর লোগ হো, আল্লাহ নে দুনিয়া মে ভি উনকো ইজ্জত দি আর আখিরত মে জান্নাত কো দেনে কা ওয়াদা কিয়া। আর জো লোগ জো লোক আম্বিয়া কি জিনে বাত না মানি আর আম্বিয়া কি তকজিব কি, চাহে ও বড়ি তাকতোঁ ওয়ালে আর বড়ি তাদাদ ওয়ালে থে, আল্লাহ নে দুনিয়া মে ভি পহলে তো আল্লাহ কি সুন্নত ইহি থি কি পুরি কি পুরি কওম কো আল্লাহ সফা হাসসে সে মিটা দেতে, দুনিয়া মে ভি ও হালাক হোয়ে আর আল্লাহ নে আখিরত মে ভি বড়া আযাব দেনে কি উনকো ধমকি দি। আল্লাহ হামারি হিফাজত ফরমায়। বুঝছিস ঈমানের নূর, ঈমান আমল মানুষের মধ্যে কিভাবে আসবে, মানুষের মধ্যে ঈমানের নূর আইসা যায়, হেদায়তের নূর আসে, ইমান পেয়ে যায়, আমল আসে, মানুষের ভিতরে আমল করনে ওয়ালা আল্লাহ তাআলা নবীদের সিলসিলা জারি করছে। বসে নবীর আসছেন, বসে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত 1,24,000 আম্বিয়া আলাইহিস সালাম, অন্য রওয়াজে 2,00,000 আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছেন। বসে নবীরা দুনিয়ার মধ্যে এরা এদের আল্লাহ তাআলা এদেরকে বাঁচাই করছেন, নবীদেরকে আম্বিয়া আলাইহিস সালামকে। বসে এদের পাক রূহ ছিল সমস্ত মানুষের মধ্যে, ইনসানিয়তের মধ্যে থেকে তাদেরকে বাঁচাই করছে, নির্বাচন করে তাদেরকে আল্লাহর পয়গাম মানুষের কাছে পৌঁছাবার জন্য তাদেরকে নবী বানাইছেন। বলছে এদের আসার অর্থ ছিল যে মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর মারেফাতের দিকে আল্লাহকে পরিচয় করানো, যে মানুষে দিবে কিভাবে ঈমান আসবে, কিভাবে আমল সহি হয়ে যাবে। যখন আম্বিয়া আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিত তো মানুষের হিদায়ত আসত, মানুষ আল্লাহকে চিনত, আর যখন মানুষ আল্লাহকে চিনত তো মানুষ এটা তাদের ভিতরে শখ আর এটা আসতো, আগ্রহ আসতো যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের উপর রাজি হবে, কি জিনিসের রাজি হবে, তো আমলের মধ্যে লাগতো। তো বলছে 2,00,000 আম্বিয়া আলাইহিস সালাম আইসা মানুষের মধ্যে মেহনত করছেন আর মানুষকে আল্লাহ থেকে ডাকছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন, আর মানুষ কিসের মধ্যে কামিয়াব এইটা বলছেন। তো বলছে যারা নবীদের কথা সাড়া দিছে, নবীদের দাওয়াতকে কবুল করছে, নবীদের কথা মানছে, বলছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তারা দুনিয়ার মধ্যে সফলকাম হয়ে গেছে। যদিও তারা সংখ্যায় কম ছিল, তাদের কাছে দুনিয়া ছিল না, তাদের কাছে কমজোর তারা ছিল, দুর্বল ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও ইজ্জত দিয়েছেন আর সম্মান, আখিরাত তারা কামিয়াব হবে। আর বলছে যাদের মোকাবেলায় যাদের কাছে হুকুমত ছিল, মাল ছিল আর দুনিয়ার সমস্ত আসবাব ছিল, বলছে তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। বলছে আগে জমানায় তাকতিব এইটাই ছিল যে যখন নবীকে মানত না, নবীকে মিথ্যাবাদী বলতো, নবীর মুখালফত করত, আল্লাহ তাআলা একেবারে শেষ করে দিতেন, তো বলছে সবাইকে শেষ করে দিছে। আর যারা দুর্বল ছিল, বলছে আল্লাহ তাআলা তারা ঈমানওয়ালা ছিল, নবীদেরকে মানছে, বলছে তারা কামিয়াব হয়েছে, তো বলছে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যখন جب جب نبی آتے اور اللہ کی طرف بلاتے اللہ کے دین کی طرف بلاتے تو ایمان آتا دین پر چلنے کی استعداد آتی اللہ کی رحمتیں اترتی نبی کے چلا جانے کے بعد محنت چھوٹ جاتی اور محنت چھوٹ جانے سے لوگوں کی عبادات میں کی روح نکل جاتی حقیقت نکل جاتی عبادات رسمی بن جاتی حتیٰ کے بعد قومیں کفر تک پہنچ جاتی اللہ تعالیٰ دوسرے نبی کو بھیج دیتے اور جہاں نبی یعنی ایک نبی گیا دوسرا نبی آ گیا آتا ہے کلما خلق نبی خلف و نبی آخر اللہ نے روئے زمین کو نبیوں نبیوں کی محنت سے خالی نہیں چھوڑا جب بھی ایک نبی جاتا کچھ عرصے بعد دوسرا نبی آ جاتا اور وہ ان میں محنت کرتا تھا حتیٰ کہ سب سے آخر میں سارے نبیوں کے سردار حضرت محمد صلی اللہ علیہ وسلم کو اللہ نے رسول اور نبی بنا کر پوری دنیا کی طرف بھیجا بس جہاں اللہ تعالیٰ جن نبی پڑھائی تین انہیں دعوت دیتے ہیں মানুষকে আল্লাহর দিকে ডাকতেন তো মানুষ আল্লাহকে চেনত ইমান আসত আমল ঠিক হয়ে যেত তো আল্লাহকে মানত আল্লাহর হুকুম আহমাদ পুরা করতেন আল্লাহর রহমত নাজিল করতেন দুনিয়াওয়ালারা তারা দুনিয়া শান্তি পাইত রহমত আল্লাহ তাআলা নাজিল করতেন বরকত নাজিল করতেন তো যখন নবী দুনিয়াতে চলে যেতেন তো আস্তে আস্তে মানুষ বেদিন হয়ে যেত তাদের ইবাদাতের মধ্যে রসমিয়াত এসে যেত রসম এসে যেত আর ইবাদাতের মধ্যে আমলের মধ্যে এমন এমন হইতো কোন সময় যে তারা কুফর বন্ধ করা লাগতো কুফর করা শুরু করতো আল্লাহ তাআলা আরেকজন নবী পাঠাইতেন যেন হাদিসের মধ্যে আছে যখন একজন নবী দুনিয়া থেকে চলে যেতেন আরেকজন আল্লাহ তাআলা আরেকজন নবী পাঠাইতেন এইরকম নবীর মেহনতের দ্বারা ঈমান আসতো আমল আসতো আবার উনি চলে যেতেন আবার লোক বেদিন হয়ে যেত আল্লাহ আরেকজন নবী পাঠাইতেন এরকম করতে করতে সর্বশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বানাইয়া মানুষের জন্য দুনিয়া পাঠাইছেন হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি درمیان 550 سال کی مسافت ہے کہ سب سے بڑا فاصلہ ہے جس میں اللہ کی طرف سے نبی نہیں آئے تو اس کی وجہ سے یہ روئے زمین کفر اور شرک سے بھر گئی اور ظلم برپا ہو گیا اور لوگوں کے بنائے ہوئے جو طریقے تھے جس میں ظلم ہی ظلم تھا ظلم کی چکی میں انسانیت پس رہی تھی اللہ نے احسان کرنے کا ارادہ فرمایا اللہ نے بطور احسان کے قرآن میں جتلایا ہے کہ ایمان والوں ہم نے تم پر احسان کیا کہ اپنے حبیب صلی اللہ علیہ وسلم کو تمہارے لیے رسول اور نبی بنا کر بھیجا حضرت محمد صلی اللہ علیہ وسلم اللہ کے نبی اور رسول بن کر آئے پہلے انبیاء کرام اور حضور صلی اللہ علیہ وسلم کی نبوت میں فرق کہ ہر نبی ایک قوم کے لیے ہے ایک علاقے کے لیے ہے اور اس کی محنت ایک زمانے کے لیے ہے اور اس کے بعد دوسرا نبی آتا ہے تو پھر وہ محنت کرتا ہے اس کا دوسرا علاقہ ہے کہتے ہیں عیسیٰ علیہ السلام ایک دفعہ بنی اسرائیل کو وعدہ نصیحت کر رہے تھے ایک شخص کہیں دوسری قوم پر بیٹھا ہوا تھا اس نے کہا کہ جی آپ ہمارے علاقے میں بھی آئیں اور ان کو بھی یہ نصیحتیں کریں عیسیٰ علیہ السلام نے پوچھا کہ تم کس قوم کے ہو کا دوسری قوم کا ہوں تو عیسیٰ علیہ السلام نے فرمایا کہ مجھے تو بنی اسرائیل کی طرف نبی بنا کر بھیجا گیا تو پہلے انبیاء کی نبوت اور دائرہ محنت مخصوص ہوتا تھا اپنی امت میں ہوتا تھا لیکن جب حضور صلی اللہ علیہ وسلم کو بھیجا گیا تو آپ کو سارے انسانوں کے لیے اور قیامت تک کے زمانوں کے لیے اور ساری قوموں کے لیے رسول اور نبی بنا کر بھیجا گیا اور آپ پر نبوت کا سلسلہ ختم کر دیا گیا اللہ پاک فرماتا ہے وما ارسلناک الا کافتا للناس بشیرا ونذیرا کہ سارے انسانوں کے لیے رسول اور نبی بنا کر ہم نے بھیجا ہے ڈرانے والا اور بشارت سنانے والا بنا کر بھیجا ہے حضور صلی اللہ علیہ وسلم ساری انسانیت کے لیے اللہ کا دین بھی لے کر آئے اور آپ پر نبوت کا سلسلہ ختم ہو گیا اے اللہ آپ انسانوں کو سمجھانے کے لیے اور تیاری پہچان کرانے کے لیے اور ایمان کی محنت کرنے کے لیے کون ہوگا تو آپ کے ختم نبوت کے صدقے اللہ نے اس امت کو سرفراز کیا اور اس نعمت سے نوازا کہ جو محنت اور ذمہ داری نبیوں کو نبوت اور رسالت دے کر دی جاتی تھی اور قوموں کی ہدایت کا کام ان سے لیا جاتا تھا ان کی محنت سے اللہ تعالیٰ قوموں کو ہدایت دیتے تھے اور عزت کے جہاں چوٹیوں پر پہنچاتے تھے اللہ نے حضرت محمد صلی اللہ علیہ وسلم کے ختم نبوت کے صدقے یہ نعمت اور یہ جو ہے شرافت اور یہ عزت اس امت کو عطا فرمائی حضور صلی اللہ علیہ وسلم نبوت اور حضرت عیسیٰ علیہ السلام نبوت مسکنے 550 বছর মতো বসে এটাই সবচেয়ে বড় দূরত্ব ছিল নবীদের মাঝখানে এক নবী আসছে মেহনত করছে চলে গেছে কিন্তু ঈসা আলাইহিস সালাম আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে কোন নবী আসে নাই বসে 550 বছর মতন কোন নবী আসেনি বড় সবচেয়ে বড় দূরত্ব ছিল বসে এই সময়ে বসে দুনিয়ার কুফর আর জুলুম আর অন্ধকারের জমানা হয়ে গেছে জমা অজ্ঞতার জমানা এটাকে বলতো তাদের নিজস্ব কানুন নিজস্ব আইন তারা বানাই এনেছে যেভাবে তারা জীবনযাপন করত অন্ধকারের জমানা ছিল তো বলছে ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল আর নবী বানায় পাঠাইছে আর আল্লাহ তাআলা কোরআন উপর বলছে যে আল্লাহ তাআলা ঈমান ওয়ালাদের উপর ইহসান করছে, যে তাদের উপর নেমত দান করছে, ইহসান করছে কি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানাই পাঠাইছে। তো বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্য অন্য নবীদের ভিতরে পার্থক্য হইল, ফরক হইল কে, অন্য নবী আসতেন একটা জমানার জন্য, কোন একটা কৌমের জন্য, কোন একটা জাতির জন্য, তো তার মেহনত ছিল ওই জাতির মধ্যে ছিল আর ওই জমানার জন্য ছিল। বসে হলে ঈসা আলাইহিস সালাম একবার বনী ইসরায়েলকে হেদায়ত দিতেছিল, তাদেরকে দাওয়াত দিতেছিল, তো একজন যারাই বলতেছে যে আপনার অমুক জায়গায় একটা এরকম একটা জাতি আছে, সেখানে আসেন আপনি দাওয়াত চান, তো বলছে তুমি কোন জাতি, তো বলছে আমি অমুক, বলছে না আমি তো বনী ইসরায়েলের নবী হয়ে আসছি, আমি তো ওই জাতির জন্য নবী না। তো অন্য নবীরা যেরকম একটা জাতির জন্য ছিল, একটা বংশের জন্য ছিল, ওই জমানার জন্য ছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলছে সমস্ত দুনিয়ার মানুষের জন্য নবী, কিয়ামত পর্যন্ত সমস্ত জাতির জন্য আর সমস্ত জমানার জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের পুরো দুনিয়ার জন্য নবী ছিলেন। তো আল্লাহ তাআলা এহসান করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহসান করছেন কি যখন রাসূলের নবী বানাইছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেহনত করছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর মেহনত করছেন, 23 বছর নবুয়তের জমানা ছিল, 23 বছর মেহনত করে দুনিয়াতে চলে গেছেন, কিন্তু এই লম্বা জমানা চলে গেছে এখন, তো বলছে এই নবীরা ওনা মেহনত কে করবে, মানুষকে হেদায়তের দাওয়াত কে দিবে, মানুষ ইমান আমলের দাওয়াত কে দিবে। তো বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত শেষ করে দিয়েছে কি আল্লাহ তাআলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের নবী, আর খুশখবরি দেনেওয়ালা, আর মানুষের আখেরাত থেকে জাহান্নাম থেকে ভয় দেখানোওয়ালা, ডরানোওয়ালা। তো বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের কারণে এই উম্মতকে এই নেয়ামত দান করছে, যে নেয়ামত নবীদেরকে দিত, যে নবীরা আসতেন মানুষ আল্লাহর দিকে ডাকতো, হেদায়ের দিকে ডাকতো, মানুষ আল্লাহকে চিনতো। বলছে এই বহুত বড় নেয়ামত আর বহুত বড় আল্লাহর খুব সম্মানিত জিনিস এই উম্মতকে আল্লাহ তাআলা দান করছে। ইসলিয়ে আল্লাহ তাআলা নে খুদ কোরআনে পাক মে যে আল্লাহ কি সবচেয়ে বড় কিতাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো দি গই, উসমে ইস উম্মত কো তমগা ইমতিয়াজ দিয়া, কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা ইস উম্মত সে খিতাব ফরমা রহে কি তুম আজল সে আল্লাহ কে ইলম মে সারি আনে ওয়ালি উম্মতো মে সবচেয়ে বেহতরিন উম্মত হো, ইসলিয়ে কি তুমে সারে ইনসানো কি রফা রসানি কে লিয়ে, রহবরি ওর রহনুমাই কে লিয়ে নিকালা গয়া হ্যায়, তুম সারি ইনসানিয়ত কি হমদর্দ ওর খায়র খাও, ওর ও খায়র খাহি কিয়া হ্যায় কি তুম সারি ইনসানিয়ত কে লিয়ে ফিক্র করনে ওয়ালে কি কেসে পুরি ইনসানিয়ত কো জাহান্নাম কে রাস্তে সে হটা কর ওর আল্লাহ কি নাফরমানি সে বচা কর জন্নত কে রাস্তে পর ডালনে ওয়ালে ওর আল্লাহ কি রাজা কো হাসিল করনে ওয়ালে বনানে ওয়ালে হো, তো তুম বেহতরিন উম্মত হো। 2 লাখ অম্বিয়া আয়ে ইয়া 1,24,000 অম্বিয়া কিরাম আয়ে ওর উনকি জো উম্মতে আয়ি উন সব মে তুম সবসে বেহতরিন উম্মত হো, ইসলিয়ে কি তুমে আপনি জাত ওর আপনে খানদান ওর মুলকো ইয়া এক জমানে কে ইনসানো কি রাহ নহীন নিকালা গয়া, তুম তো দুনিয়া ভর কে ইনসানো কি রহবরি ওর রহনুমাই কে লিয়ে নিকালে গয়ে হো, আল্লাহ নে তুমে ভেজা হ্যায় ওর ফির ও রহবরি ওর রহনুমাই কিয়া হ্যায় উসকো ভি আল্লাহ নে আপনি কিতাব মে বয়ান ফরমা দিয়া, তা'মুরুনা বিল মারুফ আল্লাহ কে হ্যাঁ জো পসন্দিদা কাম হ্যায় আল্লাহ কে আহকাম উনকা তুম লোগো কো হুকুম করোগে ওর হুকুম করকে দাওয়াত দেকর উনকে উজুদ মে আনে কা জরিয়া বনোগে ওর আল্লাহ কি না পসন্দিদা বাতো সে তুম লোগো কো রোকোগে ওর ইস জমিন কো আল্লাহ কি না ফরমানিয়ো সে তুম পাক করোগে ওর খুদ ভি আল্লাহ কি জাত পর ঈমান ওয়ালে হোগে, ইস খায়র খাহি কি ওয়াজহ সে আল্লাহ নে ইস উম্মত কো সবসে বেহতরিন উম্মত করার দিয়া। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা আখিরি কিতাব শেষ কিতাব কোরআন শরীফের মধ্যে কোরআন আল্লাহ তাআলা এই উম্মতের তারিফ করছে, প্রশংসা করছে, যে কুনতুম খায়র উম্মতিন বলছে তোমরা শুরু থেকে আল্লাহর ইলমের মধ্যে আজালের মধ্যে তোমরা বেহতরিন উম্মত সবচেয়ে উত্তম, বসে 2,24,000 আম্বিয়া আলাইহিস সালাম আছে যাদের যত উম্মত বসে এর মধ্যে সবচেয়ে খায়রা উম্মত উত্তম এই উম্মত উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, বসে কল্যাণটা কি করেছে সমস্ত দুনিয়ার মানুষকে, বসে কিভাবে সমস্ত দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে পারে আর জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই জন্য মানুষকে বলা, তাদের কাছে যাওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া, এটা ফিকির করা, এটাই সে কল্যাণের জন্য, এটাই সে মানুষের কল্যাণ। কে এই জমিনের মধ্যে যে একজন যেন এরকম না থাকে যে জাহান্নামে যায়, সমস্ত দিনের মানুষ কিভাবে জান্নাতে যেতে পারে, রাহবারি করা, রাস্তা দেখানো তাদেরকে, এটাই কল্যাণ। যে তোমাদের কাম কি হবে, যে তোমাদেরকে মানুষকে সরকার আদেশ করবে, যে আল্লাহ তারা যে জিনিসটা চাইতেছে পছন্দ করতেছে, আল্লাহ তারা পছন্দিতা আমার পছন্দিতা যে পছন্দ পছন্দনীয় আমলের দাওয়াত দিবে, আর অপছন্দীয় যেটা আল্লাহ পছন্দ করে না এটা যে তার মানুষকে বাধা দিবে, এই জমিনের উপরে শুধু আল্লাহর হুকুম চলবে, আল্লাহ সাফার মধ্যে পাক করবে, বলছে এই উম্মতের জিম্মেদারিটা আল্লাহ তারা কোরআনের ভিতরে আল্লাহর উপর ইমান রাখবে, বস করছে এই উম্মতকে, এই জন্যই এত বড় নেমত আল্লাহ তালা দান করছে। আল্লাহ তালা কোরআনে উম্মতের উম্মতের তারিফ করছে যে যত উম্মত আসছে দুনিয়ার মধ্যে সবচেয়ে আফজাল আর উত্তম এই জন্য এরা নবীওয়ালা কাজ করে যে নবীরা করত। তো এই উম্মত নবীয় কে কাম ওয়ালি হ্যাঁ আল্লাহ কে মখলুক কো আল্লাহ সে মিলানে ওয়ালি হ্যাঁ দিন পর ডাল কর আল্লাহ কে খজানো সে বরারাস দিলানে ওয়ালি হ্যাঁ ইসকি ওজহ সে এই উম্মত এসে মহবুব হ্যাঁ কি ইস উম্মত কে আর আমারে ইস দুনিয়া মে আনে সে পহলে আল্লাহ আসমানি কিতাবো মে নবীয় কে সামনে ইসকা জিকর ফরমা রহে কহতে দাউদ আলাইহিস সালাম কো জবুর মে আল্লাহ নে ওয়াহী কি এ দাউদ ইন্নি বাইসুন বাদাকা নবিয়ান মে তেরে বাদ এক নবী ভেজনে ওয়ালা হুম আর জিসকা নাম ভি কিয়া হোগা মুহাম্মদ ওয়া আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ দাউদ ও ইতনা মাহবুব হোগা মুঝে কি লা ইউযিবুনি আবাদান ওয়া লা আসকাতু আলাইহি আবাদা না কবি ও মেরি নারাজগি ওয়ালে কাম করেগা আর না মে কবি উস পর নারাজ হুঙ্গা কদ গফরতু লাহু মা তাকদ্দাম মিন যানবি ওয়া মা তাআখার ও ইতনা উঁচা হ্যায় ইতনা মাহবুব হ্যায় কি পহলে হি মানে দুনিয়া উসকে লিয়ে ইয়ে এজাজি কালিমাত লিখ দিয়ে আগর বফরদে মহাল উসসে কোই মুনামনাসে বাত সাদির ভি হুই তো মানে পহলে হি মাগফিরাত কা কলম উস পর ফের দিয়া আর এ দাউদ উসকি উম্মত জো হোগি ও ভি মেরি রহমত কি মুস্তাহিক হোগি কিউ ইসলিয়ে কি ও উম্মত কেসি উম্মত হোগি কি কিয়াম ও জো হ্যায় কিয়ামত কে দিন জব ও উম্মত আয়েগি ও উম্মত জো হ্যায় কিয়ামত কে দিন জব দুসরে লোগো কে সাথ আয়েগি তো উনকে জিসমো সে নিকলনে ওয়ালা নূর জো হোগা ও আম্বিয়া কে নূর কি তরহ হোগা তো আল্লাহ তাআলা নে ইস উম্মত কি পহলি জো হ্যায় কিতাবো মে ভি দাউদ আলাইহিস সালাম ওর পহলে আর দুসরে আম্বিয়া কে জো হ্যায় কিতাবো মে ভি ইস উম্মত কি তারিফ কি বলতেছে উম্মত নবীদের আল্লাহ নবীওয়ালা কাজ করবে এই জন্য সম্মানিত উম্মত নবীদের নবীরা যে কাজ করত নবীদের দাওয়াতের কাজে উম্মতের জিম্মেদারি যে সমস্ত দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকবে আল্লাহর পরিচয় ইমানের দিকে দাওয়াত দিবে আর তাদেরকে আল্লাহর দিনের পরিচয় দিনের উপর ঢালবে তাকে আল্লাহর খাজানা থেকে তারা উপকৃত হইতে পারে তো বলতেছে এই উম্মত এই জন্য কে নবীওয়ালা কাজের জন্য উম্মতকে উত্তম উম্মত বলা হয়েছে বলছে এই উম্মতের প্রশংসা তারিফ আগের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা করছে আগের ক্ষেত্রে উপরে হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ওয়াহী করছেন তাই দাউদ তোমার পরে আমি একজন নবী পাঠাবো যে এরকম নবী হবেন তার নাম হবে মুহাম্মদ সে কখনো আমাকে নারাজ করবে না আমাকে আর আমি কখনো তার উপর নারাজ হব না আর কখনো সে এরকম হবে যে তার আমি এত আমার পছন্দনীয় এত মাহবুব যে আমি তার সমস্ত আগিলা পিছলা সমস্ত গুণা আমি মাফ করে দিছি বলছে যদিও কোন কোন সময় তার কাছে কোনো সগিরা কোনো জিনিস হয়ে যায় তবু আমি তাকে আগে আগেই আমি লিখে দিছি তার সমস্ত গুণা মাফ আগিলা পিলা সমস্ত গুণা মাফ করে দিছি আর এরকম তার উম্মত হবে এই উম্মত যখন কিয়ামতের ময়দানে অন্য অন্য মানুষের সাথে জমা হবে কিয়ামতের ময়দানে হাজির হবে বলছে তার যে শরীর থেকে এরকম নূর বাহির হবে যে নূর অন্য নবীদের নূরের মতো বাহির হবে উসকি উম্মত মেরি রহমতোঁ কি মুস্তাহিক হোগি কিউকি উসকি উম্মত পর মানে ও ফরাইজ ফর্জ কিয়ে হ্যায় জো নবীয়ো পর ফর্জ করতা থা আর উনকো আহকাম ভি ও দিয়ে হ্যায় জো নবীয়ো কো দেতা থা আর নওয়াফিল ইবাদাত ভি ও দিয়ে হ্যায় জো নবীয়ো কো দেতা থা আর কিয়ামত মে জব সারে ইনসান আম্বিয়া আপনি উম্মতোঁ কে সাথ হোঁগে আর উনকে জিসমো সে নিকলনে ওয়ালা আমাল কা নূর জো হ্যায় উসসে ও পহচানে জায়েঙ্গে তো ইস উম্মত কা জো জিসমো সে নিকলনে ওয়ালা নূর নবীয়ো কে নূর কি তরহ হোগা বসে সে এরকম হবে যে তারা আমার এই উম্মত আমার রহমতের তারা মুস্তাহিক হবে তারা আমার রহমত তারা মুস্তাহিক পাবে তারা আর এই উম্মত বলছে সে এই উম্মত আমার রহমতের মুস্তাহিক হবে আর কিয়ামতের ময়দানে যখন এই উম্মত যখন হাজির হবে আর তাদের শরীর থেকে যে আমল করার কারণে আল্লাহর হুকুম পুরা করার কারণে যে যে নূর বাইর হবে তো বলছে এই নূরটা অন্য নবীদের নূরের মতো হবে আর ঈসা আলাইহিস সালাম কো কে এ ঈসা তেরে বাদ এক উম্মত আনে ওয়ালি হ্যায় জব উনকো মে খুশিয়াঁ আর নেমতে আতা করুঙ্গা তো ও মেরা শুকর আদা করেঙ্গে আর জব মে উনকো আজমাউঙ্গা আর উন পর মশক্কত ভেজুঙ্গা ইবতিলা মে ডালুঙ্গা তো উস পর ও সবর করেঙ্গে ওয়ালা ইলম লাহুম ওয়ালা হিলম আর উনকে পাস আপনা কোই ইলম ভি নাহি হোগা আপনা কোই হিলম ভি নাহি হোগা তো ঈসা আলাইহিস সালাম নে বড়ি হায়রানগি সে পুছা এ আল্লাহ এসি উম্মত जो हर नेमत के मिलने पर उनका ईमान उसको इस तरह मुतवज्जे करेगा कि ये नेमत अल्लाह की तरफ से आई है इसलिए अल्लाह का शुक्र अदा किया जाए और इस नेमत को जैसे अल्लाह चाहते हैं वैसे इस्तेमाल किया जाए और तकलीफ के आने पर वो उनका ईमान ये कह रहे तकलीफ तुम्हारे रब की तरफ से तुम्हारी फायदे के लिए बेहतरी के लिए आई है और उस पर वो सब्र करेंगे ए अल्लाह उनके पास इल्म भी नहीं हिल्म भी नहीं तो ये कैसे मुमकिन होगा अल्लाह ने फरमाया वो उम्मत ऐसी प्यारी उम्मत होगी کہ میں اپنے علم میں سے ان کو علم عطا کروں گا اور اپنے حلم میں سے ان کو حلم عطا کروں گا. اور پیچھے انہیں بایا بہت خوشی محترم مہمان کے حضرت داؤد علیہ السلام کا جو ہی پڑھائی سن ان بھی در ایک تو بلا ہوئی سے کہ رحمت مستحق ہو بے আর আমি উম্মতের উপর ওই জিনিস ফরজ করব আমি যে নবীদের উপরে ফরজ করছি, আর ওই নওয়াফেল ওই নফল আমি তাদেরকে দেব যে নফল আমি নবীদেরকে দিছি, আর তাদের আমল করার কারণে কিয়ামতের দিন তাদের শরীর থেকে যে নূর বাইর হবে যে নবীদের মতো নূর হবে. এরকম আমি ঈসা আলাইহিসসালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন যে এরকম তোমার পরে এক উম্মত আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মত, যেরকম উম্মত হবে যখন তারা কোন নেয়ামত পাবে তো নেয়ামত পেয়ে খুশি হবে, আর যখন তাদের কাছে কোনো কষ্ট তকলিফ দেওয়ালা কোনো জিনিস আসবে তখন তারা সবর করবে, কিন্তু তাদের কাছে এলম হবে না, এলম হবে না. তো ঈসা আলাইহিসসালাম বলতেছে কি আল্লাহ এরকম উম্মত যে যখন তারা কোনো নেয়ামত পাবে তাদের ইমান এটা বলবে নেয়ামতের ইমানের তাকাজা হইল নেয়ামতের শুকর আদা করা, তো তারা নেয়ামতের শুকর আদা করবে. আর যখন তাদের কাছে কোনো কষ্ট দেওয়ালা কোন তকলিফ জানা কোন জিনিস পৌঁছবে তো তারা তখন ইমানের তাকাজ হইলো ইমান বলবে সবর করো. এটা কিভাবে সম্ভব হবে? তার কাছে এলমো হবে না, হেলমো হবে না, তাদের কাছে এলমো নাই, ধৈর্য নাই. তো বলছে আল্লাহ তালা বলছেন যে আমি আমার নিজের এলমের দ্বারা তাদেরকে এলম দেব আর না আমার নিজের হেলমের দ্বারা তাদেরকে এলম দেব. ইসিলিয়ে আল্লাহ কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে জব ইস কাম কো শুরু কিয়া তো আপনি উম্মত কো আপনে সাথ লিয়া. آپ صلی اللہ علیہ وسلم اپنی قوم کے پاس آئے کہا اے خدیجہ مجھے تو اتنی بڑی ذمہ داری ملی ہے اللہ کا پیغام اپنی قوم تک پہنچانا ہے اور یہ قوم کیسے جو ہے اجت اور کیسے جو ہے یہ گمراہی میں پڑے ہوئے ہیں یہ میرے اللہ کے اس پیغام کو کیسے قبول کریں گے. اور اے خدیجہ اب میرے آرام اور راحت کے دن چلے گئے اب تو مجھے مسلسل محنت کرنا ہوگی. تو آتا ہے کہ خدیجہ رضی اللہ تعالیٰ عنہ نے حضور صلی اللہ علیہ وسلم کو تسلی دی اور کہا اے اللہ کے رسول وہ پیغام سب سے پہلے مجھے پہنچائے اور سب سے پہلے میں اس پیغام کو قبول کرنے والی ہوں. حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ وہ پیغام لا الہ الا اللہ محمد رسول اللہ ہے اور اپنی قوم کے پاس آئے. اے میرے قوم میں دنیا اور آخرت کی عزتیں اور شرافتیں تمہارے لیے لے کر آیا ہوں اور اتنا بھاری اور عزت والا کلمہ لے کر آیا ہوں کہ اگر تم اس کلمے کو کہہ دو تو تدین لکم العرب یہ عرب قبائل جو ویسی زندگی گزار رہے ہیں اور آپس میں لڑ بھڑ رہے ہیں اور ظلم برپا کیا ہوا ہے اور سخت دل لوگ ہیں پتھر کی طرح یہ سارے کے تاج سارے تمہارے سامنے سرنگوں ہو جائیں گے اور یہ عجم کی بڑی بڑی حکومتیں یہ تمہارے ماتحت ہو جائیں گی. ایسی طاقت والا کلمہ لے کر آیا ہوں. ابو جہل نے کہا ہاں تو ابھی کہا سارا کلمات نقولہ اگر ایسی طاقت والا کلمہ ہے تو آپ 10 کلمے ہمیں ایسے دے دیں کہ ہم ان کلموں کو کہہ لیں اور ہمیں ایسی طاقت حاصل ہو جائے. تو حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا وہ کلمہ لا الہ الا اللہ ہے. ابو جہل کہنے کا اگر یہ کلمہ ہے تو ہم اس کلمے کو نہیں کہہ سکتے کیونکہ اس میں تو ہمارے خداؤں کی نفی ہے اور محمد رسول اللہ اس میں ہمارے جو رسم و رواج اور زندگی کے طریقے ہیں اس کی نفی ہے, اس کلمے کو ہم نہیں کہہ سکتے. لیکن حضرت محمد صلی اللہ علیہ وسلم اس کلمے کی دعوت دیتے رہے اور جو بھی صاحب جہاں مکے والوں میں سے اس کلمے کو پڑھتا تھا وہ فوراً حضور صلی اللہ علیہ وسلم کے ساتھ اس کی دعوت کو شروع کر دیتا تھا. تو محترم مہمان بولتے تھے کہ حضور صلی اللہ علیہ وسلم شروع تھے جب انہیں کاش شروع کر لیں তো তার উম্মত কে এই কাজের সাথে নিলেন, তার উম্মত কে সাথে নিলেন. হুজুর সাল্লাহ ঘরে আসলেন আর খাদিজাকে বললেন যে দেখো আল্লাহ তালা আমাকে যে জিম্মেদারি দিছে বহুত বড় জিম্মেদারি, বলছে এই জিম্মেদারি কে উঠাবে, এই তো মক্কাওয়ালা আরব বলছে এত খারাপ, তারা এরকম তাদের অন্ধকারের ভিতরে অজ্ঞতার ভিতরে পড়ে আছে, তাদের দিলগুলা পাথরের মতো, বলছে তারা কিভাবে নেবে. তো হুজুর সাহাদরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাল্লি দিছেন আর বলছে হ্যাঁ রসুল আল্লাহ ওই কলেমা আর ওই পয়গামটা কি আল্লাহর পক্ষ থেকে আসছে ওইটা আমাকে আগে বলেন. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ. তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কলেমা বললেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে খাদিজা আজকের পরে আর আমার আরাম নাই, আর আজকে আর এর সুযোগ নাই আরামের, আমাকে আল্লাহ তাআলা বহুত বড় জিম্মেদারি দিয়েছে. এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওমের চার জাতির কাছে আসেন মক্কাওয়ালাদের কাছে, তাদেরকে বললেন দেখো আমি এমন একটা কলেমা নিয়ে আসছি তোমাদের কাছে যে তোমরা এই কলেমাটা পড়ো আর এই কলেমাটা মানো, তো সমস্ত আরব যে সবচেয়ে খারাপ কম আর তাদের ভিতরে সমস্ত খারাপই আছে, আর তারা তাদের দিলগুলা পাথরের মতো শক্ত আর সমস্ত ধরনের বে অনুমানি তাদের মধ্যে আসবে, কিন্তু তোমার এই কলেমারা পড়ো তো সমস্ত আরব তোমাদের অনুসরণ করবে, তোমাদের তোমাদের মতি হয়ে যাবে, তোমাদের কথা মেনে চলবে। আর এই যে আজম আছে, গাড়ি আরব যারা আছে, বড় বড় হুকুমত আছে, তারা তোমাদেরকে কর দেবে। তো আবু জাহেল বলতেছে, হ্যাঁ মোহাম্মদ, ওই কলেমা একটা না দশটা বলো, আমরা এই কলেমা পড়ার জন্য তৈয়ার আছি, যে কলেমা পড়ার সাথে সাথে কলেমা পড়ার কারণে সমস্ত আরব আমাদের কথা মানবে, আমাদের তাবে হয়ে যাবে, আর সমস্ত আজমের হুকুমত বাদশাহ তার রাজত্ব গুলো আমাদেরকে কর দেবে। তো হুজুর সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বলার সাথে আবু বলছে, না এইটা মানা যাবে না। আবু জাহেল বলছে, এই জন্য কি, এটার ভিতরে তো সমস্ত খোদা আমাদের মূর্তিগুলো আছে, এটার তো এটার খেলাফ হয়ে গেছে, এটাকে নফি করতে হবে, এটা বিপক্ষে, এটা বলা যাবে না। আর মোহাম্মদ রসুল্লাহ সে জানতো যে আমরা জীবন যাপন করার যত তরিকা আছে, এটা তরিকা সাইরা মোহাম্মদ সাল্লাহ তরিকা জীবন যাপন করতে হবে। তো বলছে আবু জাহেল অস্বীকার করে দিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে আপনি উম্মত কো দাওয়াত কে পহলে দিন সে আর উম্মত নে জো হি ইয়ে কালমা কবুল কিয়া উসকো উম্মত কো আপনে সাথ ইস দাওয়াত ওয়ালে কাম মে শরীক কিয়া। জো ভি লা ইলাহা ইল্লাল্লাহ কেহতা থা, চাহে ও মর্দ হো ইয়া ঔরত হো, আজাদ হো ইয়া গোলাম হো, বড়া হো ইয়া ছোটা হো, ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সোহবত কি বরকত সে উস লা ইলাহা ইল্লাল্লাহ কে হাকীকত কো পা লেনে কি ওয়াজহ সে উসকে দিল মে ওহি গম আ জাতা জো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দিল মে হ্যায়, اور وہ فوراً اس کلمے کی دعوت شروع کر دیتا۔ حضرت ابو ذر غفاری رضی اللہ تعالی عنہ ان کو جب پتہ لگا حضور صلی اللہ علیہ وسلم کی دعوت کا کہ آسمان سے وہی اترتی ہے، پہلے حالات معلوم کرنے کے لیے اپنے بھائی کو بھیجا۔ بھائی نے مکے میں حالات معلوم کی اور جا کر حالات سنائے، ان کے حالات سنانے کی وجہ سے وہ مطمئن نہ ہوئے، خود حضرت ابو ذر غفاری رضی اللہ تعالی عنہ چل کر آئے تاکہ میں مکے میں جا کر اس شخص کی اس ہستی کی زیارت کروں، لیکن جب مکے میں آئے تو دیکھا کہ اس کے خلاف تو بڑی فضا بنی ہوئی ہے، اس لیے ان حالات سے متاثر ہو کر خاموش ہو گئے۔ سارے دن پھرتے رہتے اور جب مقصود حاصل نہ ہوتا تو بیت اللہ میں آ جاتے۔ حضرت علی رضی اللہ تعالیٰ عنہ چھوٹے بچے تھے، دیکھتے کہ ایک مسافر ہے اپنے کسی کام کے لیے آیا ہوا ہے، اس کی حاجت پورا نہیں، مہمان نوازی ان کی گھٹی میں پڑی ہوئی تھی، رات اپنے آپ کو گزارنے کے لیے کھانا کھلانے کے لیے لے جاتے اور ایک دوسرے سے پوچھنے کی نوبت نہ آتی۔ دوسری رات پھر دیکھا کہ وہ شخص پھر مسجد بیت اللہ میں آیا ہوا، پھر وہ اپنے ساتھ لے جاتے۔ تیسری رات آخر پوچھ ہی لیا، بھی تمہارے آنے کا مقصود کیا ہے کہ تین دن سے تم یہاں پھر رہے ہو اور رات کو بیت اللہ میں آ جاتے ہو؟ جب ابو ذر غفاری رضی اللہ تعالیٰ عنہ سے علی نے سوال کیا تو بڑے چوکنے ہو گئے اور عہد لیا کہ دیکھو جس بات کے لیے میں آیا ہوں وہ کسی کو بتاؤ گے تو نہیں، کیونکہ جو ماحول حضور صلی اللہ علیہ وسلم کی مخالفت والا تھا اس سے متاثر ہو گئے، دل میں اللہ کی ذات پر ایمان اور یقین نہیں ہے، اس لیے حالات سے متاثر ہے۔ عرض کیا پوچھ تو نے کہا نہیں میں کسی کو نہیں بتاؤں گا۔ حضرت علی رضی اللہ تعالیٰ نے اس کو کہا کہ میں حضرت محمد صلی اللہ علیہ وسلم کو ملنا چاہتا ہوں، ان کو دیکھنا چاہتا ہوں جو ہستی یہ کہتی ہے میں اللہ کا رسول۔ حضرت علی رضی اللہ تعالیٰ نے ان کو ساتھ لیا اور عرض کیا کسی کو نہیں بتائیں گے، اور احتیاطاً بتایا کہ اگر مجھے محسوس ہے کہ کوئی ہمیں دیکھ رہا ہے تو میں راستے میں بیٹھ جاؤں گا جیسے جوتا ٹھیک کر رہا ہوں، تم چلتے جانا تاکہ کسی کو پتا نہ لگے کہ تم میرے ساتھ۔ اور حضور صلی اللہ علیہ وسلم کی خدمت میں لے گئے، آپ صلی اللہ علیہ وسلم کی زیارت کی، آپ سے بات کی، آپ صلی اللہ علیہ وسلم نے اسلام کے محاسن بیان کیے، قرآن کی آیت پڑھی، اس کلمے کو پیش کیا تو حضرت ابو ذر غفاری نے فوراً اشہد ان لا الہ الا اللہ واشہد ان محمد رسول اللہ یہ کلمہ پڑھ لیا۔ عرب تھے، اس کلمے کی حقیقت کو سمجھتے تھے اور حضور صلی اللہ علیہ وسلم کی صحبت ایسا یقین مانا کہ سارا تعصب دل سے نکل گیا اور اللہ کی ذات کا یقین اور اللہ کی ذات پر ایمان ایسا پختہ کہ آپ غیر اللہ کے رسول اب مجھے اجازت دیں، میں تو کافروں کی جمگھٹوں میں اور ان کی مجلسوں میں جا کر اس کلمے کو پڑھوں گا۔ حضور نے فرمایا نہیں نہیں، ابھی ایسا نہ کرو، اپنے علاقے میں چلے جاؤ اور وہاں رہو، جب تمہیں پتہ لگے کہ میرا معاملہ غالب آ گیا ہے تو تم مجھ سے آ کر مل جانا کہ اے اللہ کے رسول نہیں، اب اس کلمے کی دعوت کو میں موقع نہیں کر سکتا۔ اسی وقت گئے اور بیت اللہ میں جا کر کافروں کی جو مجلسیں لگی ہوئی تھیں ان کے بیچ میں زور سے کہا اشہد ان لا الہ الا اللہ واشہد ان محمد رسول اللہ۔ کافروں نے یہ دیکھا کہ بنی غفار کا ایک آدمی جو ہمارے مذہب پر تھا، ہمارا مذہب چھوڑ کر کلمہ پڑھنے لگا ہے، سب اس کی طرف جہاں لپکے اور ان کو مارا، اتنا مارا کہ مرنے کے قریب ہو گئے۔ حضرت عباس عباس رضی اللہ تعالیٰ عنہ نے اپنے آپ کو ان پر ڈالا کہ یہ بنی غفار کا علاقہ جہاں آدمی ہے قوم کا, اگر یہ مر گیا تمہارے مارنے کی وجہ سے تمہاری تجارت منقطع ہو جائے گی. تو پھر چھوڑا اور دوسرے دن پھر آ کر دعوت دی. تو عرض کرنے کا مقصد یہ ہے کہ حضور صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو جو جو کلمہ پڑھتا تھا وہ فوراً جو ہے کلمے کی دعوت شروع کر دیتا, چاہے مرد ہو یا عورت ہو, حضرت بلال جیسے غلام ہو, عباد ابن عرض جیسے عام آدمی ہو, جو کلمہ پڑھتا فوراً اس کلمے کی دعوت دیتا. حضور نے امت کو اس محنت میں اپنے ساتھ لیا. حضور صلی اللہ علیہ وسلم جب دعوت شروع کر لے ویسے یہی مسلمان ہوئی تو یہ کلمہ پڑھتا ساتھ ساتھ سے دعوت شروع کرتا, پورش ہو, مہیلا ہو, غلام ہو, بچہ ہو, بڑو ہو, بس یہ کلمہ پڑھتے سے دعوت شروع کرتے. بس حضور صلی اللہ علیہ وسلم صحبتر دارا صحبتر کارونے بسے تاک دلی بھی دارے حضور صلی اللہ علیہ وسلم دگام اور حضور صلی اللہ علیہ وسلم چنتا فکر ایسے گیس ایسے جدو شاتے شاتے آسے دعوت شروع کرتا جی مسلمان جو دعوت شروع کرتا. بس ابو ذر غفاری رضی اللہ تعالیٰ عنہ جکن سے سنتے پائلو جی مکہ ایک بیکتی بولتے سے ہمار کا آسمان تک وہی آسے سے نبوت دعوت کر لو تو একজন তার ভাইকে পাঠাইলো খবর নেওয়ার জন্য. তো সে ভাই মক্কা আইসা সবার কাছে খবর নিয়ে চলে গেল, কিন্তু ভাইয়ের খবরের উপর তার ইতমিনান হইল না. সে নিজে সফর করে আসলো মক্কায়. আইসা ঘরে দেখতেছে কে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কাবাসীরা মোহাম্মদ এর খেলাফ সবাই তার বিরোধিতা করতেছে. তো সে ভয় পাইতেছে কারো কাছে জিজ্ঞাসা করবে, এই জন্য ওই সময় তার দিল ভিতরে ইমান আসে নাই, তার দিল ভিতরে ইয়াকিন নাই, এই জন্য ভয় করতেছিল. সে পুরা দিন ঘুরা সন্ধ্যাবেলায় বাইতুল্লাহ শরীফে আসছে. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন বিদেশি একজন মুসাফির এখানে বসে আছে, হয়তো কোনো কাজে আসছিল, তার কাজ পুরো হয় নাই, তো তাকে নিয়ে ঘরে নিয়ে গেল. বলছে আরবদের ভিতরে এটাই ছিল মেহমান নওয়াজি, বলছে এটা তাদের ভিতরে ঘটির ভিতরে পড়া ছিল, তাদের ভিতরে এটাই ছিল মেহমান নিয়ে গেছে. আর জিজ্ঞাসা তার খানা পিনাই ঘুমাবার ঘুমাই গেছে, কিন্তু তাকে জিজ্ঞাসা করে নাই. সকালবেলা আবার বাইতুল্লাহ চলে আসছে, ঘোরাফেরা করে আবার পুরা দিনে কোনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি খবর পাইল না. আবার বাইতুল্লাহ আসছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন আবার দেখলো যে সে বসে আছে, তাকে আবার ঘরে নিয়ে গেল, খানা খাওয়াইলো, ঘুমাবার জায়গা দিল, ঘুমাই গেল, সকালে চলে আসলো. তৃতীয় দিন নেওয়ার পরে জিজ্ঞাসা করলো, তুমি কি কাজে আসছো, তুমি এরকম ঘোরাফেরা করতেছো? তো সে ভয় পাইতেছিল, আগে অদান এলো যে আমি যে জন্য আসছি এইটা কারো কাছে বলবো না, যদি সঠিক সংবাদ তোমার কাছ থেকে দেবানের কারো কাছে বলবো না. অদা নিয়ে কসম দিয়ে তারপর বললো যে আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়া করতেছে নবুয়ত তার কাছে হই আসতেছে তারে আমি তালাশ করতেছি. তুমি বলছে হ্যাঁ উনি সত্য নবী, আমি কালকে যখন আমি যাব তুমি আমার পিছে পিছে হাঁটা শুরু করবা, যদি আমি কোনো দেখো, যদি আমি তোমার উপরে ভয় করি, কোনো লোক যদি দেখার কারণে আমার ভয় হইতেছে, তো আমি জুতা ঠিক করার বাহানা দিয়ে আমি বসে যাব, তুমি চলা শুরু করবা, সে যদি বুঝতে না পারে আমার সাথে তুমি চলতেছো. তো এরপরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেল, হুজুর সাথে কথা বললো, তখন সাথে সাথে কলমা পড়লো. কলমা পড়ার সাথে সাথে তার দিলে বেড়ে আল্লাহ তালার ইয়াকিন আর ইমান পাক্কা পুরা ইমান এসে গেছে, আর গায়রুল্লাহর আল্লাহ তালা যত গায়রুল্লাহ সমস্ত তাআসুর দিল থেকে বাইরে গেছে, তবে প্রভাবটা দিল থেকে বাইরে গেছে. আর বলতেছে আর রাসূলুল্লাহ আমি কলমা দাওয়াত দেবো, এই বেঈমানদের সামনে আমি কলমা চিল্লাই পড়বো. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবকাকে বলছে না, তুমি এখন তোমার এলাকায় চলে যাও, কেন এখন তো সবাই বিরুদ্ধে করতেছে, তুমি যখন শুনবা যে আমরা গাড়ে বাড়ছি আমাদের জয় হয়েছে তখন তুমি আইসো. বলছে না রাসূলুল্লাহ আমি এখন পড়বো. সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি সে মসজিদে আসলো. বাইতুল্লাহ জায়গায় জায়গায় ছোট ছোট এরকম মজমা লাগানো ছিল কুফারদের, সে চিল্লাই ওখানে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে পড়লো. পড়ার সাথে সাথে দেখতেছে সমস্ত মুশরিকিনে মক্কারা কে গিফার একটা বংশের লোক, সে তো আমাদের মাঝে হাবি ছিল, আগে তো এরকম সেও মুশরিক ছিল, এখন সে কলমা পড়তেছে মুসলমান হয়েছে, সবাই মারা শুরু করছে, মারতে মারতে তার এরকম সে মরার কাছাকাছি হয়ে গেছে. আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় তার উপরে পড়ে পড়ল আর বলল, দেখো এই গিফার কবিলা এখানে তোর সাথে মারা যায় তো তোমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কেন তাদের রাস্তা ছিল এখান থেকে যাওয়া আসা করতো ব্যবসার জন্য. তো এরকম অর্থ হয়েছে কে সে এক কলমা পড়ার সাথে সাথে দিল থেকে তার মানে শেরেক কুফর বাইরে ইমান এসে গেছে. তো বলছে অর্থ হয়েছে বলার অর্থ কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যাকে দাওয়াত দিত যে মুসলমান হইতো সাথে সাথে সেও দাওয়াত দেওয়া শুরু করত. বলতেছে হযরত বেলাল রাদিয়াল গোলাম বলছে যে মুসলমান হয়েছে দাওয়াত দেওয়া শুরু করছে, আব্বামিন আরো দাওয়া মুসলমান হয়েছে বলছে দাওয়াত দেওয়া, পুরুষ মহিলা ছোট বড় যে মুসলমান হয়েছে সাথে সাথে দাওয়াত দেওয়া. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শুরু থেকে উম্মতকে দাওয়াতের কাজের মধ্যে শরিক করছে. আর হুজুর কি সিফাত মে সে আতা ওয়া কানা হারিসান আলা হিদায়াত আন-নাস আজমাইন কি আপ সারি ইনসানিয়ত কি হিদায়াত চাইতে থে কি কেসে ইয়ে জাহান্নাম সে বচকর জান্নাত মে জানে ওয়ালে বান জায়ে لیکن مکہ والے رکاوٹیں ڈالتے تھے, اس کی وجہ سے صحابہ کہتے ہیں آپ صلی اللہ علیہ وسلم کے سینے میں غم کی وجہ سے ایسے آواز نکلتی تھی جیسے دیگچی کو جب چولہے پر رکھا جائے اور ایک خاص مقدار کی گرمائش اس میں آ جائے تو وہ جہاں ابلنے لگتی ہے, ایسے جہاں ہانڈی کی آواز کی طرح حضور صلی اللہ علیہ وسلم کے سینے سے غم کی آواز نکلتی تھی. کانا دائم الفکر متواصل الاحزان, ہم ہمیشہ متفکر رہتے تھے جب آپ نے دیکھا کہ یہ لوگ جو ہے میرے مجھے خود بھی پیغام کو قبول نہیں کر رہے اور لوگوں کو اسلام میں آنے سے روک رہے ہیں, تو آپ نے قبائل کو آ کر دعوت دینا شروع کی, پھر آپ طائف تشریف لے گئے, حتیٰ کہ پھر حضور صلی اللہ تعالیٰ کی طرف سے حکم آیا کہ آپ ہجرت کر لیں. حضور صلی اللہ علیہ وسلم اس دین کی محنت کی وجہ سے طائف میں کتنی تکلیفیں اٹھائیں اور پھر جہاں مدینہ جب مکہ مکرمہ کی طرف جانے لگے, یہ ہجرت کا حکم دین کے لیے کہ اللہ کا پیغام جا کر وہاں پہنچاؤں گا, لیکن اس کی وجہ سے مکے کو چھوڑنا آپ کے لیے بہت ہی زیادہ آپ کی طبیعت پر گراں تھا کہ مکے سے جاتے ہوئے آپ بیت اللہ کی طرف دیکھ رہے ہیں اور یہ کہہ رہے ہیں اے مکہ تو مجھے تو کتنا ہی پاکیزہ شہر ہے, تجھ میں بیت اللہ ہے اور تجھ میں میں پیدا ہوا, تیری گلیوں میں میں پھرا, لیکن یہ قوم اللہ کا پیغام پہنچانے نہیں دیتی, اللہ کے دین کو پہنچانے کے لیے میں اس کو چھوڑ کر مدینہ کی طرف جا رہا ہوں. حضور صلی اللہ علیہ وسلم نے مدینہ کی طرف ہجرت کی اور آپ غمگین ہیں, اور پھر مدینہ جا کر مہاجرین مسلمانوں کو بھی حکم ہو گیا کہ وہ ہجرت کریں اللہ کے دین کے لیے. اللہ فرماتے ہیں الم ترى الى الذين بدلوا نعمت الله كفرا واحلوا قومهم دار البوار, کہ آپ نے دیکھا نہیں کہ اللہ نے مکے والوں پر سب سے بڑا احسان کیا کہ اپنے حبیب صلی اللہ علیہ وسلم کو ان کا رسول اور مقتدا بنا کر اپنا دین دے کر ان کی طرف بھیجا, اور میرا نبی ان کو اللہ کا پیغام پہنچا رہا ہے, ان کو کامیابی کی طرف بلا رہا ہے, بجائے نعمت کا شکر ادا کرنے کے انہوں نے ناشکری ادا انجام کی, خود بھی ہلاک ہوئے اور اپنی قوم کو بھی ہلاکت میں انہوں نے ڈال دیا. حضور صلی اللہ علیہ وسلم کی تکلیفوں سے تنگ آ کر مدینہ منورہ آ گئے اور 10 سال مدینہ منورہ میں قیام کیا. اس 10 سال کے عرصے میں آپ نے مہاجرین اور انصار کو بیٹھنے نہیں دیا بلکہ اللہ کے راستے میں نکالا. کہتے ہیں کہ 150 کے قریب صحابہ سے چھوٹے اور بڑے سفر کروائے, اور آپ جس جماعت کو بھی بھیجتے تھے تو فرماتے کہ میرا دل چاہتا ہے کہ میں ان کے ساتھ خود نکلوں, لیکن وہ لوگ جو مریض ہیں معذور ہیں اور نکلنے کی استطاعت نہیں ہے ان کا دل چھوٹا ہونے کا خیال نہ ہوتا, تو میرا دل تو چاہتا ہے کہ جس جماعت کو میں بھیجوں میں اس کے ساتھ نکلوں اور میں اللہ کے راستے میں جاؤں اور محنت کرتے ہوئے شہید کر دیا جاؤں, پھر مجھے زندہ کر دیا جائے, پھر شہید کیا جاؤں اور پھر زندہ کیا جائے اور پھر مجھے شہید کر دیا جائے. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے صحابہ کرام کو بیٹھنے نہیں دیا اور صحابہ کرام کو متحرک رکھا اور بادشاہوں تک کو پیغام بھیجا. آخری عمر تک آپ صلی اللہ علیہ وسلم اس محنت کو کرتے رہے اور صحابہ کو بھی اپنے محنت میں اپنے ساتھ شریک کیا. بس حضور صلی اللہ علیہ وسلم حدیثের মধ্যে আছে যে সমস্ত হারিস ছিলেন, یعنی হুজুরের হারিস এরকম ছিল যে সমস্ত দুনিয়ার মানুষ কিভাবে জান্নাত যেতে পারে এইটাই ছিল, কিন্তু মক্কাওয়ালা তাদেরকে বাধা হইতো, বাধা ছিল, এই জন্য হুজুর সাহাবাই কেরাম বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পেরেশানির কারণে গমের চিন্তার কারণে তার বুক থেকে এরকম আওয়াজ আসতো, যেরকম যেরকম চুলার উপরে যখন পাতিলা দেখো যখন গরম হয়ে যায় পানি যেরকম আওয়াজ আসে, এরকম আওয়াজ আসতো তিন নবীতে, সবসময় ফিকিরমান থাকতো, সবসময় ফিকিরমান কিভাবে সমস্ত উম্মত বলছে জান্নাত যাইতে পারে এই জন্য. কিন্তু বাধা দিত মক্কাওয়ালারা যখন মানলো না, মক্কারা বিরোধিতা করা শুরু করলো, তো মক্কাওয়ালা যখন বিরোধিতা শুরু করলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফে চলে গেলেন, তয়েফে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, অন্যান্য কবায়েল যত খানদেশের আসতো হজের মৌসুমে বলছে সবাইকে দাওয়াত দেওয়া শুরু করলো, কিন্তু মক্কাওয়ালারা নিজেরাও মানলো না আর নিজে অন্য কেউ বাধা দিল, অন্য কেউ কবুল করা থেকে বাধা দিল, তো তয়েফ গেল, তয়েফ ওলারাও মানলো না, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মেহনত করলেন, তারপর আল্লাহ তাআলা হিজরতের হুকুম করলেন. যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে ওই সমস্ত মানুষ মক্কাওয়ালাদেরকে দেখতেছ না যে আল্লাহ তাআলা তাদের ওখানে নেয়ামত দিয়েছে, সবচেয়ে বড় নেয়ামত নবী পাঠাইছে, তাদেরকে দাওয়াত দিয়েছে, কিন্তু তারা কবুল করে নাই, তো কবুল না করার নিজেরাও ধ্বংস হয়ে গেল, অন্যকে ধ্বংস করলো, তো যখন মক্কাওয়ালারা মানলো না আর হুজুরের বিরুদ্ধে শুরু করলো, তো আল্লাহ তাআলা হুকুমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, মদিনা হিজরত করলেন, আর ওই সময় যত মুহাজিরিন যত মুসলমান হয়েছে তাদের হুকুম ছিল মদিনা হিজরত করা, আর আনসারে মদিনা যখন তাদেরকে নুসরত করা শুরু করলো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মেহনত করলেন, আর 10 বছরের মধ্যে বলছে আনসার আর মুহাজিরিন যারা ছিল তাদেরকে বসতে দেন, আল্লাহ রাস্তায় পাঠাইতেছিলেন, আল্লাহ রাস্তায় ফিরতেছিল, আল্লাহ রাস্তায় চলতেছিল, বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের 150 জামাত আল্লাহ রাস্তায়, ছোট বড় 150 জামাত আল্লাহ রাস্তায় পাঠাইছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আশা ছিল, তামান্না ছিল, প্রত্যেকটা জামাতের সাথে আমি আল্লাহর রাস্তায় যেতে পারি, কিন্তু বলছে হুজুর সাল্লাহ বলেন যে এই সমস্ত গরিব লোক যারা সবচেয়ে আল্লাহর রাস্তায় যেতে পারে না, মাজুর লোক এরা না হইতো তবে প্রত্যেকটা জামাতের সামনে আল্লাহর রাস্তা যাইতাম, আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যাইতাম, আবার আল্লাহ আমাকে জীবিত করে আবার আমি শহীদ হয়ে যাই, আবার আল্লাহ আমাকে জীবিত করে। তো এইরকম তামান্না ছিল ওকে আল্লাহ আছে শহীদ হওয়া, আবার জীবিত, আবার শহীদ হওয়া, আবার জীবিত হওয়া। তো আর বল সাথে সাথে সাহাবাই কিরামকেও এই আনসার মদিনাকে জামাই কাজের শরীক করলেন, বলছে 30-10 বছর মদিনা মেহনত করলেন, আর মেহনতের সাথে আনসার মদিনাকে সাথে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াতের মেহনত করলেন। হজ্জাতুল ওয়াদা কে মৌকে পর 1,24,000 সাহাবা আপকে সামনে হ্যাঁ, আপ উনমে খুতবা দে রহে হ্যাঁ, উনসে পুছ রহে হ্যাঁ, আলা হাল বল্লাগ, এ মেরে সাহাবা বতাও ক্যা আল্লাহ কা পেগাম মেনে তুম তক পৌঁছা নি দিয়া। সারে সাহাবা নে এক জুবান হোকর কাহা, উলামা ফরমাতে হ্যায় কি আপকা ইয়ে মুজজা থা কি 1,24,000 সাহাবা কো আপকি আওয়াজ বরাবর পৌঁছ রহি থি, বীচ মে কোই আলা ইয়া তরজমান নহি থা, আখরি আদমি ভি এসে সুন রহা থা জেসে সামনে ওয়ালা সুন রহা হো, ওর আপনে ফরমায়া আলা হাল বল্লাগ, বতাও হ্যায় মেরে সাহাবা ক্যা মেনে আল্লাহ কা পেগাম পৌঁছা নি দিয়া। সারে সাহাবা নে জো হ্যায় এক জুবান হোকর কাহা, বলা ইয়া রাসূল আল্লাহ, কিউ নহি হ্যায় আল্লাহ কে রাসূল, বল্লাগত রিসালা ওয়া আদাইত আল আমানা ওয়া জাহাদত ফিল্লাহি হক জিহাদিহি, আপনি আল্লাহ কা পেগাম আচ্ছি তরহ পৌঁছা দিয়া আর আল্লাহ কে দিন কি দিয়ে আমানত আচ্ছি তরহ আদা কর দি, আর জেসে মেহনত করনে কা হক থা ওয়া মেহনত উস মেহনত করনে কা হক আপনি আদা কর দিয়া। আল্লাহ কে রাসূল নে আসমান কি তরফ ইশারা কিয়া উঙ্গলি সে, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, এ আল্লাহ তো গওয়ার হ্যায় কি মেনে তেরা পেগাম পুরি দুনিয়া তক পৌঁছা দিয়া হ্যায়। আর ফির এক মৌকে পর ফরমা আলা ফলিউবাল্লিগু শাহিদ মিনকুম আল গায়ব, জিসকো ভি মেরে দিন কি জো বাত জিতনি পৌঁছি হ্যায় ও উস বাত কো দূসরো তক পৌঁছা দে। আর সাহাবা কিরাম পর ইয়ে জিম্মেদারি ডাল দি, সাহাবা কিরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সাথ ভি ইস মেহনত মে শরীক হ্যায়, আর আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দুনিয়া কে দুনিয়া সে তশরীফ লে আনে কে বাদ ভি সাহাবা কিরাম মক্কে মে নহি ঠেহরে আর মদিনে মে নহি ঠেহরে, হিজাজ মে নহি ঠেহরে, চিন হাজার কে কবরে ওয়াহা মিলতি হ্যায়, আর সাহাবা কিরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ওয়াফাত কে বাদ ইস পেগাম কো লেকর উঠে আর দুনিয়া কে কোনে কোনে মে পৌঁছ গয়ে, ইয়ে সারা আরব আর সারা আফ্রিকা হত্তা কে ইউরোপ তক যেহ্যায় সাহাবা কিরাম নে সফর কিয়া, আফ্রিকা কে আখরি হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ কা পেগাম লেকর পৌঁছে, জব আফ্রিকা কে বাদ আখরি সমুন্দর আয়া তো আতা হ্যায় কি উনহোনে আপনা ঘোড়া যেহ্যায় দরিয়া মে সমুন্দর মে ডাল দিয়া আর চলে, আর জব সমুন্দর কা পানি ঘোড়ে কি যেহ্যায় গর্দন তক পৌঁছা তো আসমান কি তরফ দেখা, এ আল্লাহ আগর মে জানতা কি ইস বর আজম কে বাদ ওর ইস জাহান সমুন্দর কে বাদ ভি কোই খুশকি ও তেরে বন্দে হ্যায় তো মে তেরা পেগাম উন তক পৌঁছা দেতা। ক্যা মতলব কি এ আল্লাহ তেরি জমিন কা আখরি কিনারা আ গয়া, মেরে ইলম কে মুতাবিক আব আগে কোই জমিন খুশকি কা হিসসা নহি হ্যায়, ইসলিয়ে মে ইহা রুকতা হুঁ, ওরা তেরা পেগাম আগর মুঝে পতা হোতা কি আগে ভি বন্দে হ্যায় তেরা পেগাম পৌঁছা দেতা, আর ফির ওহি রহে জজায়ির ইয়া মারাকেশ মে আর দিন কি দাওয়াত দেতে রহে, ওহি ইন্তেকাল হুয়া ওহি উনকে কবরে বনি। তো সাহাবা কিরাম ইস পেগাম কো লেকর উঠে আর উম্মত ইজতেমাঈ তৌর পর ইস মেহনত কো জো হ্যায় 2 সদিয়ন তক করতি রহি, আল্লাহ কা দিন ফেলতা রহা। বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেহনত করতে করতে আরাফার ময়দানের মধ্যে হজ্জাতুল বিদার মধ্যে 1,24,000 সাহাবাই কিরাম জমা ছিল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে খেতাব করে মুখাতাব হইয়া কথা বললেন। তো বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মজাদার ছিল কেরামত ছিল কি হুজুর সাল্লাল্লাহু যখন কথা বলতেছিলেন তো 1,50,000 সাহাবা যারা ছিলেন 1,25,000 সবাই সমানভাবে কথা শুনতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, শেষে যে বসা ছিল সেই রকম শুনতেন, যেরকম সামনে যে বসা ছিল এরকম শুনতেন কথা। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই শোনো কি তুমি তোমাদের কাছ থেকে আমি আমার আমানত এটা পৌঁছেছি কিনা, আমি রিসালাতের আমানত যে আমার কাছে ছিল আল্লাহ তাআলা আমার কাছে ওই করছে এটা তোমাদের কাছে পৌঁছেছি কিনা। সাহাবাই কেরাম বলেন হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে পৌঁছাই দিয়েছেন, বলছে দিনের আমানত যে ছিল এটা আপনি হক আদায় আপনার পৌঁছাবার হক আদায় করে দিয়েছেন, আর আল্লাহ রাস্তায় জিহাদ করছেন যেরকম জিহাদ করা হক আছে পুরোপুরি আদায় করে দিয়েছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে হাত উঠাই আঙ্গুল উঠাই ইশারা করছেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, তিনবার বলছেন। এরপর অন্য এক সময় বলছে দেখো তোমাদের মধ্যে যারা হাজির আছো বলছে গায়বিন তার যারা গায়েব আছে অনুপস্থিত আছে এই পর্যন্ত পৌঁছানোটা তোমাদের জিম্মেদারি। তো বলছে ও সাহাবাই কিরাম এই হুকুমের পরে বলছে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাথেও তারা দাওয়াতের মেহনত করতেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে বলছে তারা মক্কায় থাকেন নাই, বলছে মদিনায় থাকেন নাই, বলছে হিজাজের মধ্যে বাইতুল্লাহর এখানে থাকেন নাই, বলছে সারা সমস্ত দুনিয়া ছড়াই পড়ছে, বলছে ইউরোপের মধ্যে আফ্রিকার মধ্যে বলছে সমস্ত ইউরোপ পর্যন্ত সাহাবাই কিরাম পৌঁছে গেছেন, বলছে রাওয়ায়েতের মধ্যে আছে যে উকবা বিন নাফি রাদিয়াল্লাহু আনহু বলছে সে আফ্রিকা সমস্ত আফ্রিকা ফাতা করতে করতে বলছে মারাকেশের শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগর পর্যন্ত যখন নাই, বলছে দুনিয়া শেষ। উনি অনেক ঘোড়া ওই সাগরের মধ্যে ডাললেন, আর যখন পানি পুষতে পুষতে যখন বুক পর্যন্ত পানি পুষছে, তখন বলছে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি যদি জানি আর জানতাম এই সাগরের ওপারও কোন ইনসান বসবাস করে আপনার কলে মানিয়ে ওইখানে জরুর আমি যাইতাম। এরপর এখান থেকে ফেরত আসছে আর ওইখানে মেহনত করতেছিল, মেহনত করতেছিল, বসে তার কবর ওইখানে আলজাজাইর তার কবর হয়েছে। তো বসে সাহাবাদের ফিকির ছিল যে সমস্ত যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিকির ছিল যে সমস্ত দুনিয়ার মানুষ কিভাবে জান্নাত যাইতে পারে, বসে যেন সাহাবাই কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করছে। তো ইয়ে মেহনত ইস উম্মত কি জিম্মেদারি হ্যা, ইস উম্মত সে কিয়ামত মে ইসকে বারে মে পুছ হোগি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেহনত সে ইয়ে উম্মত তৈয়ার হুই আর উম্মত ইস দিন কি মেহনত কো লেকার চলি। ইজতেমাই তৌর পর পুরি কি পুরি উম্মত আর হর মুসলমান ইস মেহনত কো আপনি জিম্মেদারি সমঝ রাহা থা আর আপনি জান আর মাল আর সলাহিয়তোন কো ইসকে লিয়ে লাগা রাহা থা আর আল্লাহ কি মখলুক কে পাস জাকার দাওয়াত দে রাহা থা। তো আল্লাহ কি আসমানি মদদে ইস উম্মত কে সাথ থি আর ইনকা দিন ফেল রাহা থা আর আল্লাহ ইনকে কামো কো বানাতে থে। লেকিন জব ইজতেমাই তৌর পর ইস উম্মত নে ইস মেহনত কো ছোড়া হ্যা আর ইস জিম্মেদারি সে গাফিল হুই হ্যা, তো আসমান কি উতরনে ওয়ালি মদদে জো ইস মেহনত কে সাথ হ্যা ও মদদে জো হ্যা উম্মত সে রুক গই আর উম্মত ইস কাম কো ভুল গই, হত্তা কি আপনে কাম ভুলনে কো ভি ইয়ে উম্মত ভুল গই। জব ইয়ে উম্মত ইস মেহনত কো কর রহি থি তো আল্লাহ কি মদদ ইনকে সাথ। হরমজান এক ফারিস কা ফৌজ কা কমান্ডার থা, ও কয়েদ হোকর হযরত উমর রাদি আল্লাহু তাআলা আনহু কে সামনে লায়া গয়া। হযরত উমর বড়ে হেরান হুয়ে কি ফারিস কি ফৌজ কা কমান্ডার আর আজ ইয়ে কয়েদ হোকর হামারে সামনে হ্যা। হযরত উমর নে পুছা হ্যা হরমজান ক্যা ওয়াজহ হ্যা কি তুম তো এসে তাকত ওয়ালে থে কি হাম আরবোন কো কুছ গর্দানতে ভি নাহি থে আর আজ তুম কয়েদি বনকর হামারে সামনে হো। তো ইস মেহনত কি ওয়াজহ সে কাফির ভি ইস বাত কো সমঝ গয়া থা, উসনে জো জবাব দিয়া ও হামারে লিয়ে বহুত বড়া সবক হ্যা কি হে উমর জব তক মুকাবলা হামারে আর তুমারে তাদাদ কে আন্দর থা, হামারে আর তুমারে আসবাব আর হথিয়ারো কা থা, তুমারি কোই হাসিয়ত হি নাহি থি, হাম জেসা চাহতে তুমমে তসরফ করতে থে। লেকিন জব তুমনে আল্লাহ কি তরফ বুলানা শুরু কিয়া, আল্লাহ কে নুমাইন্দে বন গয়ে, তো তুমনে তো জঙ্গ হামারে সামনে জো হ্যায় সামনে হোকর জঙ্গ করনে কে বজায় জঙ্গ কো হামারে আর আল্লাহ কে দরমিয়ান কর দিয়া আর হামে আল্লাহ কে মুকাবলে মে লাকার খড়া কর দিয়া। তো বতাও আল্লাহ সে কোন জিত সকতা হ্যা। اذا جعلتم الحرب بيننا وبين الله فمن يحارب الله, جو تم اللہ کی طرف بلاتے تھے اور اللہ کی طرف بلانے کی وجہ سے اللہ کی میں تمہارے ساتھ تھی, کافر کو بھی اس کا جو ہے ادراک تھا کہ جب تم نے جنگ اللہ کے درمیان کر دی تو اللہ سے کون غالب آ سکتا ہے, اللہ پر کون غالب آ سکتا ہے, اس طرح مددیں ان کے ساتھ تھی۔ لیکن جب محنت چھوٹی تو یہ امت آسمانی مددوں سے محروم ہو گئی, امت اس کام کو بھول گئی اور اپنے بھولنے کو بھی بھول گئی۔ ایک آدمی ایک کام بھول جاتا ہے پھر وہ یاد کرتا ہے یا کوئی اسے بتاتا ہے تو اس کو یاد آ جاتا ہے, جب بھولنا نسیم منسیا بھول کو بھی بھول جائے تو اس کو کیسے یاد آئے۔ اللہ کا لاکھ لاکھ احسان ہے حضرت مولانا الیاس صاحب رحمت اللہ علیہ کی فکر اور غم اور رونے دھونے کی برکت سے اللہ نے یہ قیمتی ہیرا جو امت کے پاس تھا اللہ نے دوبارہ اس محنت کو عطا فرما دیا۔ جیسے اللہ تعالیٰ پہلے زمانے میں نبیوں کو بھیج کر امتوں پر احسان کرتے تھے ایسے اب نبی تو نہیں آئے گا, ختم نبوت کے صدقے یہ کام اس امت کو ملا ہے۔ اللہ نے ہم پر حضور صلی اللہ علیہ وسلم کی محنت کو عطا کر کے بہت بڑا احسان فرمایا ہے, اللہ اس احسان اور نعمت کی قدر کرنے کی توفیق عطا فرمائے۔ محترم مہمان بولتے سے کہ کامیر ذمہ داری امت ہے, بس یہ ذمہ داری آ رہی ذمہ داری سمپر کیا مدن جگہ کرا ہوئے امت ہے ذمہ داری বসে যখন এই উম্মত সাহাবায়ে কেরাম এরপরে তাবিঈন তাবে তাবিঈন যখন দুই সদী পর্যন্ত উম্মত করতেছিল এই কাজ, তো উম্মতের মধ্যে দিনদারি ছিল, অন্যেরা মুসলমান হইত আর আল্লাহর সাহায্য তাদের সাথে ছিল। আর যখন থেকে উম্মতে কাজ ছাড়িয়ে দিয়েছে বলছে উম্মতে কাজকে ভুলে গেছে, আর উম্মত যে ভুলে গেছে বলছে এইটাও সে জানে না আমি ভুলে গেছি, যে উম্মতে কাজকে ভুলে গেছে এইটাও জানে না। তখন থেকে মুসলমানের গৈর মুসলমান হওয়া বন্ধ হয়ে গেছে আর আল্লাহর সাহায্য থেকে উম্মত মাহরুম হয়ে গেছে। তো বলছে যখন উম্মত করতেছিল তো আল্লাহর সাহায্য উম্মতের সাথে ছিল, আল্লাহর বড় সাহায্য উম্মতের সাথে ছিল, এইটা কাফেররাও জানত। বলছে হরমুজান ইরানের বহুত বড় একজন বাহাদুর ছিল, ওদের আর্মির বহুত বড় আর্মির এক বাহাদুর ছিল ফৌজের, তো সে গ্রেপ্তার হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আসছে, তো ওমর রাদিয়াল্লাহু হয়রান হয়ে গেছে, সে তো বহুত বড় বাহাদুর আর তার সৈন্যের বহুত বড়, সে একজন সুফা সালার, সে কিভাবে গ্রেপ্তার হইল? তো জিজ্ঞাসা করলো তাকে সামনে দায়িকা যে তুমি কিভাবে গ্রেপ্তার হইলাম? তো বলছে দেখো অমর, যখন তোমাদের আর আমাদের মাঝখানে যুদ্ধ হইত, তো তোমাদের আমাদের আর তোমাদের সৈন্য আর আমাদের সৈন্য, তোমাদের হাতিয়ার আমাদের হাতিয়ার, তো তোমরা তোমাদেরকে আমরা কিছু মনে করতাম না, তোমাদেরকে তোমরা কখনো আমাদের উপর জয় হইতে পারো নাই, কেন যুদ্ধ ছিল আমাদের আর তোমাদের মধ্যে। কিন্তু যখন থেকে তোমরা দাওয়াত দেওয়া শুরু করলা, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলা, এরপরে যখন আমাদের যুদ্ধ হয় তখন তোমরা যুদ্ধ আমাদের আর আল্লাহর মাঝখানে যুদ্ধ হইতেছে, আমাদের সাথে আল্লাহর সাথে। আর বলো যখন যুদ্ধ আল্লাহর সাথে কে জয় হইতে পারে, কে আল্লাহর সাথে যুদ্ধ করে জয় হইতে পারে? তো বলছে তখন কাফেররাও জানত যে মুসলমানের যুদ্ধ মুসলমানের সাথে না আল্লাহর সাথে যুদ্ধ। তো বলছে যখন মুসলমান এই কাজ নিয়ে চলতেছিল, দাওয়াতের কাজকে জিম্মেদারির সাথে চলতেছিল, বলছে আল্লাহর সাহায্য ছিল মুসলমানের সাথে। আর যখন মুসলমান এই কাজকে ছেড়ে দিয়েছে তো মুসলমান বাইরে মুসলমান বন্ধ হয়ে গেছে আর আল্লাহর সাহায্য থেকে মাহরুম হয়ে গেছে আর এইরকম ভুলে গেছে। তো বলছে সে বলারও জানে না, বলছে একজনে ভুলে গেছে, অন্য যে স্মরণ করাই দিলে সে জানে যে এটা ভুলে গেছে, কিন্তু এখন এইভাবে অন্যকে বিলকুল সে জানি না কি আমি ভুলে গেছি। তো বলছে এই যে উম্মতের জিম্মেদারি ছিল দাওয়াতের, এটা উম্মত বিলকুল ভুলে গেছে আর বললেও সে জানে না। বলছে দ্বিতীয়বার আল্লাহ তালা বহুত বড় হেসান করছেন যে হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই দ্বিতীয়বার যখন কাজ শুরু করলেন, তো বলছে উম্মত, বলছে এ কোন নবী না, কিন্তু নবীওয়ালা কামের জিম্মেদারি উম্মতের, নবীওয়ালা কামের জিম্মেদারি। তো বলছে এহসান করছে আল্লাহ তালা কাজকে শুরু করাইছে, বলছে কামের জিম্মেদারি যখন আবার কাজ শুরু হবে যখন করবে তো আল্লাহ তালা উম্মতের সাথে ওইরকম সাহায্য করবে যেরকম সাহাবাদেরকে করছে। মেহনত কা মকসদ ইয়ে হ্যা আল্লাহ নে মেহনত আতা ফরমাই হ্যা আল্লাহ ইসকে কদর করনে কি তৌফিক আতা ফরমায়। যে বলতেছে কি আল্লাহ তাআলা যে আমাদেরকে এই উম্মতের এই কাজটা আমাদেরকে দেশে এই কাজের মানে কদর করার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আর হ্যাঁ মুসলমান কো ইস বাত কা এহসাস হো যায় কি মে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উম্মত মে হু। আর প্রত্যেকটা মানুষের মুসলমানের এটা যেন দিল্লি ভিতরে আইসা যায় মাহসুস করে কি আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উম্মত মে হোনে কা মকসদ ইয়ে হ্যা কি জো মেহনত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি থি আল্লাহ কা পেগাম দুনিয়া তক পৌঁছানা, তো ইস তরহ মেরে জিম্মে হ্যা কি মে ইস পেগাম কো লেকর পুরি দুনিয়া তক পৌঁছাউ, ইস জিম্মেদারি কা এহসাস পেদা হো যায়। বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হওয়ার যে মকসদ ছিল কি আল্লাহর পেগাম সমস্ত দুনিয়ার মানুষের কাছে পৌঁছানো, বলছে যখন একজন উম্মতি হওয়ার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার কারণে তার ভিতরে এহসাস পয়দা হয়ে যায় এই সমস্ত দুনিয়া আল্লাহর পয়গাম পৌঁছে জিম্মেদারি আমার উপরে। আল্লাহ কোরআনে খুদ ফরমায় হুকুম দে রহে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো এ প্যারে নবীজি আপ কহ দিজিয়ে আল্লাহ কি তরফ বুলানা, ইয়ে মেরি জিন্দগি কা মকসদ হ্যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নবীকে বলতেছে হুকুম দিছে, নবী বলেন কে আল্লাহর পয়গাম মানুষকে পৌঁছানা এটা আমার কাম আমার জিন্দগির উদ্দেশ্য এটা। আর জিসে ভি মেরি ইত্তিবা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কা হ্যায়, উসকি জিন্দগি কা ভি শারায়াম রাস্তা আর মকসদ ইয়ে হ্যায় কি ও আল্লাহ কি তরফ বুলায়। যে ব্যক্তি অনুসরণ করবে আমার যে আমাকে নবী বলবে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলছে তার জিন্দগির উদ্দেশ্য এটা। তো ইসলিয়ে ভাই যে পিছলি জিন্দগি আমার দিন পর চলে বগর গুজরি হ্যাঁ, পিছলি জিন্দগি ইস মেহনত কে বগর গুজরি হ্যাঁ, জিসকি ওজা সে আলম মে ইয়ে সারা ফসাদ হ্যায়, উসমে তো খুদ ভি আল্লাহ সে তওবা কি যায় মাফি মাঙ্গি যায় আর উম্মত কে লিয়ে ভি ইস্তিগফার কিয়া যায় আর আইন্দা কে লিয়ে আজম কিয়া যায় জিতনা ভি ইয়ে মজমা আয়া হুয়া হ্যায় আর পুরি উম্মত কে লিয়ে দোয়া কি যায় কি আইন্দা কা আমারি জিন্দগি কা আরসাস এ আল্লাহ তেরে কলমে কো আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালি মেহনত কো পুরি দুনিয়া মে জিন্দগি জিন্দা করনে কে লিয়ে আর পুরি দুনিয়া কো হুজুর কি মেহনত পর খড়া করনে মুসলমান উম্মত ও মুসলমান কো হুজুর কি মেহনত পর খড়া করনে কে লিয়ে আমারি জিন্দগি গুজরেগি ইসকা আজম কিয়া যায়। তো বলছে এই জন্য পিছিয়ে যত আমাদের জিন্দগি চলে গেছে অতিবাহিত হয়ে গেছে এইটার উপর যে কমির কারণে দাওয়াত না করার তা দেওয়ার কারণে দুনিয়ার যে ফাসাদ আসছে যে মুসিবত আসছে দেখা যায়, বলছে এই জিন্দগির উপর তওবা করিয়া আর ইস্তেগফার করিয়া ভবিষ্যতে যে জিন্দগি বাকি আছে সেই জিন্দগির জন্য যে পুরা দুনিয়ায় আল্লাহ পয়গাম পৌঁছাবানোর জন্য পাক্কা নিয়ত করা। তবে সবাই নিয়ত আছে না ইনশাআল্লাহ, জো হে আমনে দিল মে নিয়ত কর লি এ আল্লাহ হাম তো তেরে নবী কে উম্মতি হ্যায় আর আপ হাম তক আপকে দীন কো পৌঁছানা ইয়ে আমারি জিন্দগি কা মকসদ হ্যায়, উসি ওয়াক্ত সে আল্লাহ কি রহমত হ্যায় বরকত হ্যায় আর মদদ শুরু হো জায়েঙ্গি। বলে যখনই দিলের ভিতরে নিয়ত করলো হে আল্লাহ আপনার উম্মাহ আপনার নবীর উম্মতি আমি আর এই কাম আমার জিম্মেদারি আমি এটা করবো আজম করলো তো নিয়ত করলো তো সাথে সাথে আল্লাহর সাহায্য আর মদদ আল্লাহর রহমত তার সাথে হয়ে যায়। জিম্মেদারি কে এহসাস কে মতলব আল্লাহ কি মদদ হোগি আর আল্লাহ কি তরবিয়ত কা নিজাম চলেগা, যত জিম্মেদারি উঠাবে ওই পরিমাণ সে আল্লাহ সাহায্য পাবে আল্লাহ তাআলা তাকে তরবিয়ত করবে।